আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা, কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আজকে তাফসীর করব আপনাদের সামনে সূরা হুদ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। এই সূরা হুদের তাফসীর আপনাদের সামনে পেশ করবে যে সূরা মক্কি সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কার জীবনে নাযিল হয়েছে এবং এতে রয়েছে 123টি আয়াত। আলিফ লাম রা, যে সম্পর্কে এর আগে একাধিকবার আলোচনা হয়েছে, কিতাবুন উহকিমাত আয়াতুহু, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার আয়াতগুলো সুদীর্ঘ, যার আয়াতগুলো হিকমতপূর্ণ। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর, এবং তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময়ের পক্ষ থেকে এবং যিনি সূক্ষ্ম খবর রাখেন তার পক্ষ থেকে। এবং তাতে বলা হয়েছে আল্লাহ তাবুদ ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইন্নানি লাকুম মিনহু নাযীর ওয়া বাশীর, নিশ্চয় আমি তোমাদেরকে তার থেকে, আল্লাহ থেকে সতর্ক করছি, আল্লাহ পাকের আজাব থেকে সতর্ক করছি। নাযীর সতর্ককারী আমি, এবং বাশীর তার পক্ষ থেকে আমি সুসংবাদদাতা, যারা অবাধ্য হবে তাদের জন্য সতর্ককারী, আর যারা অনুগত হবে তাদের জন্য সুসংবাদদাতা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানা ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাযলিন ফাযলাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো, সুম্মা তুবু ইলাইহি, এবং তার দরবারে তওবা করো, ফিরে আসো আল্লাহর দরবারে সংশোধন করে। ইউমাত্তিউকুম মাতান হাসানা, তওবা করলে আল্লাহ পাকের কাছে, গুনাহের মার্জনা কামনা করলে আল্লাহ পাক কি দেবেন, এই ক্ষেত্রে আল্লাহ পাক দুটি বিষয় উল্লেখ করেছেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক তোমাদেরকে উত্তম ভোগের সামগ্রী দান করবেন, পৃথিবীতে আল্লাহ পাক সুখ শান্তিতে তোমাদেরকে রাখবেন। তাহলে এটা হচ্ছে আমাদের নগদ ফায়দা। ওয়ায়ুতে কুল্লাযী ফাযলিন ফাযলাহ, এবং প্রত্যেক অনুগ্রহের যোগ্য ব্যক্তিকে তার অনুগ্রহ দান করবেন, আল্লাহ পাক তার উপর অনুগ্রহ দান করবেন, যেই ব্যক্তি এই অনুগ্রহের যোগ্য হবে, কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়েছে, আল্লাহ পাকের কাছে ভুল ত্রুটির ক্ষমা চেয়ে এবং তার দরবারে তওবা করে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর তোমরা যদি ফিরে যাও, ফাইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে তোমাদের ক্ষেত্রে আমি ভয় করি মহা দিবসের আযাবকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যে কঠিন দিন রয়েছে কিয়ামতের দিন, সেই দিনের আযাবকে আমি আশঙ্কা করি। ইলাল্লাহ মারজিউকুম, আল্লাহর কাছে তোমাদের প্রত্যাবর্তন স্থল, সেখানে ফিরে যেতে হবে। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ের প্রতি সর্বশক্তিমান। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াসতাখফু মিন আলাহিনা ইয়াসতাগশুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলানু ইন্নাহু আলীমুম বিযাতিস সুদুর। আল্লাহ বলছেন, শুনে রাখো, ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম, তারা বুক ঘুরিয়ে নেই, তারা নিজেদের বক্ষকে ঘুরিয়ে নেই, লিয়াসতাখফু মিনহু, যাতে করে আল্লাহ থেকে লুকাতে পারে, আল্লাহর থেকে লুকিয়ে যেতে পারে। আলা, শুনে রাখো, হিনা ইয়াসতাগশুনা সিয়াবাহুম, আল্লাহ থেকে লুকিয়ে যাওয়া তো দূরের কথা, এরকম বুক ফিরিয়ে নিয়ে, বরং তারা নিজের কাপড় দিয়ে যখন নিজেকে আচ্ছাদিত করে, ঢেকে নেই, ইয়ালাউ মায়ুসের রুন, তখন যা কিছু তারা গোপনে রাখে তাও আল্লাহ জানেন, অমায়ুলুন, যা প্রকাশ করে তাও জানেন। ইন্নাহু আলিমু বিজাতি সুদুর, বরং তিনি অন্তর্জামী, অন্তরের সবকিছু সম্পর্কে, সমস্ত বিষয় সম্পর্কে অবহিত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরযি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আর পৃথিবীতে বিচরণকারী, বিচরণশীল যত জীবজন্তু আছে, ইল্লা আলাল্লাহি রিযকুহা, এই সমস্তের রেজিকের দায়িত্ব, আহার পৌঁছাবার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাহলে সমস্ত বিচরণশীল জীবের যদি আল্লাহ পাক আহারের দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে মানুষের দায়িত্ব তো আল্লাহ পাক প্রথম নিয়েছেন। সুতরাং আজকের মানুষ কেন চিন্তিত যে আমরা কি খাবো, আমাদের ছেলে মেয়ে বেশি হলে কি খাবে, তাই আমরা জন্ম নিয়ন্ত্রণ করছি। আল্লাহ পাক যেন মুসলিম সমাজকে হিদায়ত দান করেন। ওয়ায়ালামু মুস্তাকাররাহা মুস্তাউদাআহা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে তাদের থাকার জায়গা কোথায়, মুস্তাকার কোথায় বসবাস করবে, কোথায় জন্ম নেবে আর কোথায় ইন্তেকাল হবে, কোথায় রুজি রোজগার করবে, আল্লাহ পাক থাকার জায়গাও জানেন। আর কোথায় তাদের মৃত্যুর পর রাখা হয়, মুস্তাউদাআহা কোথায় রাখা হবে অর্থাৎ কোথায় মৃত্যু ঘটবে এবং দাফন হবে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কুল্লুন ফি কিতাবে মুবিন, সমস্ত কথা সুস্পষ্ট কিতাব আল্লাহু মাহফুজে লিপিবদ্ধ রয়েছে ভাগ্যলিপিতে। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তা যিনি আসমানসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন ছয় দিনে। ওয়া কান আরশুহু আলাল মা, আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পানির উপর ছিল। তাহলে পানি কে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের আগে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ পাকের আরশ কেও আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের আগে সৃষ্টি করেছেন। লিয়াবুলু আকুম আইয়ুকুম আহসান আমালা, আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা তিনি করেন যে তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করছে। আল্লাহ পাক ভালো আমল কার এ কথা বলেছেন, তাহলে আল্লাহ পাকের কাছে গুরুত্ব রয়েছে কোয়ালিটির, যে কেমন ধরনের আমলগুলি করছে। আল্লাহ পাকের কাছে পরিমাণের গুরুত্ব নেই, যেই রকম গুরুত্ব আছে তার ধরনের কোয়ালিটির। সুতরাং আমলটা সুন্দর হইতে হবে। আল্লাহ পাকের কথা বলেন, লিয়াবুলক আইয়ুকুম আকসারু আমালা, কার বেশি আমল হচ্ছে, কে বেশি কর্ম করছে এ কথা বলেননি। আর কোয়ালিটি তখনই সুন্দর হবে যখন একমাত্র আল্লাহ পাকের জন্য সেই আমলগুলি কর্মগুলি হবে, আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক সেগুলি সম্পাদিত হবে। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুন মিন বাদিল মাউত লায়াকুলান্নাল্লাযিনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, হে নবী তুমি যদি বলো তাদেরকে যে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে মৃত্যুর পরে, তাহলে অবশ্যই বলবে ওই কাফেরেরা যারা পরকালকে অস্বীকার করে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এ তো সুস্পষ্ট জাদু, এই জাদুর কথা, এ কেমন কথা বলে। ওয়ালাইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মাদুদা লায়াকুলুন্না মা ইয়াহবিসু, আল্লাহ পাক বলছেন ওয়ালাইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মাদুদা লায়াকুলুন্না মা ইয়াহবিসুহু আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর যদি তাদের থেকে আযাবকে আমি বিলম্ব করি নির্দিষ্ট সময়ের জন্য, যে কিছুদিন তাদেরকে ছাড় দেব, অবকাশ দেব, তাহলে অবশ্যই তারা বলবে যে মা ইয়াহবিসুহু, এই আযাবকে এই শাস্তিকে কে আটকে রাখলো, কেন আসলো না। আলা শুনে রাখো, ইয়াউমা ইয়াতিহিম, যখন যেই দিন তাদের উপর আযাব আপতিত হবে, লাইসা মাসরুফান আনহুম, তখন তাদের থেকে কেউ সেই আযাব শাস্তিকে সরাতে পারবে না। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে তা তাদেরকে ঘিরে নেবে। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালাইন আযাকনা ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযানাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর, মানুষের কিছু স্বভাবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে আমি মানুষকে যদি আমার পক্ষ থেকে রহমতের আসাদন করাই, অর্থাৎ আমি যদি তাদের উপর দয়া করি এবং তাদেরকে স্বচ্ছলতা দিই, সুখ দিই, সুম্মা নাযানাহা, তারপর তাদের কাছ থেকে কেড়ে নি, সেটাকে ছিনিয়ে নি, ইন্নাহু লায়াউসুন কাফুর, তাহলে হতাশ এবং অকৃতজ্ঞ হয়ে যায় যে হাই কি হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষের স্বভাব হচ্ছে নিরাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, আর মানুষের স্বভাব হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। ওয়ালাইন আযাকনাহু নাআমা আবাদা দাররা আমাসাতহু লায়াকুলান্না যাহাবা সাইয়াতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর, আর যদি তাকে আমি অনিষ্টের পরে, বিপদ আপদের পরে নিয়ামত স্পর্শ করাই, নিয়ামত আসাদন করাই, মাসাতহু যেই বিপদ আপদ তাকে স্পর্শ করেছিল, লায়াকুলান্না, তাহলে বলবে যাহাবা সাইয়াতু আন্নী, আমার দুরবস্থা কেটে গেছে, আমার দুরবস্থা, আমার বিপদ কেটে গেছে, ইন্নাহু লাফারিহুন ফাখুর, এবং নিঃসন্দেহে মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে যায় এবং অহংকারী হয়ে পড়ে। সুখ আসলেই আনন্দের শেষ থাকে না আর অহংকারী হয়ে পড়ে অধিকাংশ মানুষ। ইল্লাল্লাযিনা সাবারু, তবে কারা অহংকারী হয় না আর কারা আনন্দে উৎফুল্ল হয়ে বাড়াবাড়ি করে না, যারা ধৈর্যশীল, ও আমিলুস সালিহাত, এবং সৎকর্মশীল, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য মার্জনা রয়েছে এবং মহাপুরস্কার রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফালা আল্লাকা তারিকুম বাযা মা ইউহা ইলাইক, তোমার কাছে যেসব ওহী হচ্ছে তার কিছু মনে হয় তুমি ছেড়ে দিবে তাদের ভয়ে, ওয়াদায়কুন বিহি সাদরুক, আর তাতে তোমার অন্তরে যেন সংকীর্ণতা চলে আসছে, আইয়াকুলু, যে তারা বলে, এই ভয়ে যে তারা বলবে, লাউলা উনজিলা আলাইহি কানজ, কেন এর উপর ধন ভান্ডার নাজিল করা হয়নি, আও জা মাহু মালাক, অথবা ফেরেশতা এসে সরাসরি কেন কথা বলল না, ইন্নামা আনতা নাযির, তুমি তো একজন সতর্ককারী, আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববিষয়ে কর্মবিধায়ক এবং সমস্ত কিছুর পরিচালনার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর ১৩তে ইরশাদ করেছেন, আম ইয়াকুলুন আফতারাহ কুল ফাতু বি আশরি সুওয়ারি মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই লোকেরা অর্থাৎ এই মুশরিকরা আরবের কাফিররা বলবে যে ইফতারাহু, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কোরআনকে নিজে রচনা করেছে, মিথ্যা তৈরি করে নিয়ে এসেছে আর বলছে যে এটা আল্লাহ প্রদত্ত কিতাব। কুল হে নবী বলে দাও, ফাতু বি আশরি সুওয়ারি মিসলিহি মুফতারায়াত, তাহলে যদি এটাকে মিথ্যা মনে করো, আল্লাহ প্রদত্ত না মনে করো আর আমার রচিত মনে করো, তাহলে তোমরা ১০টি সুরা এই রকম রচনা করে নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতাত মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাকে পারো তোমরা তোমাদের সাহায্য সহযোগিতার জন্য ডেকে নিয়ে আসো, আহ্বান করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম, আর তারা যদি তোমার এই ডাকে সাড়া না দেয়, এই চ্যালেঞ্জ কবুল না করে, ফাআলামু, তাহলে জেনে রাখো, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, এই আল কোরআন নাযিল হয়েছে আল্লাহর জ্ঞান অনুসারে, ওয়া আল্লাহ ইলাহ ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই, ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণকারী হবে, তোমরা কি ইসলাম গ্রহণ করবে, আল্লাহ প্রদত্ত সত্য দিন জীবন বিধান রূপে সাদরে গ্রহণ করবে। আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুআফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, ইরশাদ করছেন যে যেই ব্যক্তি পার্থিব জগৎকে উদ্দেশ্য করবে, ওর উদ্দেশ্য হচ্ছে পার্থিব জগৎ, এরপরে তার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, ওয়া জিনাতাহা, এবং এর শোভা সৌন্দর্য তার কামনা থাকবে যে দুনিয়াতে নেতৃত্ব হাসিল করব, ভোগবিলাস করব, ধন সম্পদ সঞ্চিত করব, এসব হচ্ছে উদ্দেশ্য, নুআফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাহলে এই পৃথিবীতে তাকে পূর্ণ মাত্রায় তার কর্মের বদলা দিয়ে দেব, ওহুম ফিহা লা ইউবখাসুন, আর এই সব লোকেরা এই ক্ষেত্রে বা এই পৃথিবীতে তাদের কোন রকমের কমতি করা হবে না, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর এই সব লোক তো তারা যাদের জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নেই, কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য এই দুনিয়া ছাড়া তারপর আর কিছু ছিল না, সুতরাং সেখানে পরকালে যে সম্পর্কে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, কোনো কিছুর আশাবাদী ছিল না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এরকম কোনো বিশ্বাস ছিল না, তাহলে সেখানে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই পাবে না, ও হাবেতা মা সানাউ ফিহা, এবং যা কিছু পৃথিবীতে করেছে সবকিছু নিষ্ফল হয়ে যাবে, ও বাতিলু মা কানু ইয়ামালুন, আর যা কিছু তারা কর্ম করত সবকিছুই তাদের বা সমস্ত কর্ম তাদের ব্যর্থ হয়ে যাবে। আফামান কানা আলা বাইনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু, আল্লাহ পাক বলছেন, আচ্ছা বলো তো ওই ব্যক্তি যে তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর রয়েছে, ওয়াতুলুহু শাহিদুম মিনহু, এবং সেই কিতাবকে তাদের একজন সাক্ষী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে শোনাচ্ছে তার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে, ওয়া মিন ক্বাবলিহি কিতাব মূসা, এবং তার পূর্বে মূসা আলাইহিস সালামকে দেওয়া কিতাব তাওরাত এসেছে, যেই কিতাব ছিল ইমামাম ওয়া রাহমা, যা ছিল পথপ্রদর্শক, ইমাম অর্থাৎ পথপ্রদর্শক ছিল এবং তাতে ছিল দয়া এবং রহমত, উলাইকা ইউমিনুনা বিহি, ওরা তো তার প্রতি ঈমান নিয়ে আসে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা তার প্রতি ঈমান নিয়ে আসে, ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব, আর বিভিন্ন দল থেকে যারা এই কিতাবকে অস্বীকার করবে, ফান্নার ও মাউইদুহু, তার সাথে প্রতিশ্রুতি হচ্ছে জাহান্নামের আগুনের, ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, এ সম্পর্কে হে নবী তুমি সন্দিহান হয়ো না, ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, এই কিতাব হচ্ছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে চির সত্য, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, তবে অধিকাংশ লোক বিশ্বাস করতে চায় না। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, আমান আযামিম মান ইফতারা আলাল্লাহি কাযিবা উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুল আশহাদু হাউলাই আল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আর ওর চাইতে বড় জালেম কি আছে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, মিথ্যা রচনা করে, উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, এই সব লোকদেরকে যারা মিথ্যা রচনা করে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, তাদেরকে তাদের প্রতিপালকের সামনে পেশ করা হবে আসামি করে, ওয়া ইয়াকুল আশহাদ, আর সাক্ষীরা তারা বলবে, হা ওলা ইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা কথা বলেছে, মিথ্যা রচনা করেছে, নবীগণ রাসূলগণ বলবেন, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, সুতরাং এই রকম জালেমদের উপর আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে, আল্লাহ পাকের রহমত থেকে এরা বঞ্চিত, জালেম ওরাই আল্লাযিনা ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যেতে বাধা সৃষ্টি করত, নিজেরাও যেত না অন্যদেরকেও বাধা সৃষ্টি করত, ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং সেটাকে বক্র ভাবে সন্ধান করে, সেই পথকে বাঁকা করিয়ে দিয়ে থাকে, সোজা পথে চলতে চায় না। ওহম বিল আখিরাত হুম কাফিরুন, এবং পরকালকে তারা অস্বীকার করে। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ ওমা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া ইউযাআফ লাহুমুল আযাব মা কানু ইস্তাতিউনা সামা মা কানু ইবসিরুন। আল্লাহ পাক বলছেন যে এরাই তো সেই লোকেরা, লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কে হারাতে পারবে না। ওমা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং আল্লাহকে বাদ দিয়ে তাদের কোনো পৃষ্ঠপোষক বন্ধুও নেই যারা তাদের সাহায্য সহযোগিতা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা পেতে। ইউযাআফ লাহুমুল আযাব, সুতরাং তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। মা কানু ইস্তাতিউনা সামা, তারা শুনতে পারত না, আল্লাহর দিনের কথা শুনতে পারত না, অর্থাৎ শোনার এই যে শক্তি আল্লাহ দিয়েছেন সেটাকে কাজে লাগাত না। মা কানু ইবসিরুন, আর তারা দেখতেও পারত না। আল্লাহ পাক বলছেন উলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, এরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। অদল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যা রচনা করেছে তা তাদের থেকে উধাও হয়ে গেছে, যে মিথ্যা রচনা করেছিল তা আর তাদের কাছে নেই। লা জারাম আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, নিশ্চিত যে তারা পরকালে চরম ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলেছেন যে নিশ্চয় এরা চরম ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং তাদের রবের প্রতি তারা বিনীত হবে। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হবে জান্নাতের অধিবাসী, যেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ পাক বলছেন মাসালুল ফারীকাইন কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামী হাল ইস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন, দুই দলের দৃষ্টান্ত এখানে পেশ করছি। কাল আমা, যেমন অন্ধ বধির, ওয়াল বাসীর, এবং চক্ষুষ্মান, ওয়াস সামী, আর শ্রবণশীল, এই দুই শ্রেণীর মানুষের, দুই দলের মানুষের দৃষ্টান্ত পেশ করছি। হাল ইস্তাওয়ানি মাসালা, এরা কি সমান হইতে পারে, এদের দৃষ্টান্ত এদের তুলনা কি সমান হইতে পারে। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবীন, এখানে নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করা শুরু করেছেন। বলছেন নিঃসন্দেহে আমি নূহ আলাইহিস সালামকে রাসূল করে প্রেরণ করেছিলাম তার জাতির কাছে, প্রথম রাসূল যাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন মানব জাতির হেদায়েতের জন্য, যেই সময় প্রথম এই মানব জাতিতে শিরকের সূত্রপাত ঘটেছিল। ইন্নী লাকুম নাযীরুম মুবীন, এবং তিনি বলেছেন তোমাদের জন্য আমি সুস্পষ্ট সতর্ককারী। আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দী করিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম, তোমাদের উপর আমি ভয় করছি সেই ভয়াবহ দিনের আযাবকে, সেই দিন বড় আযাব তোমাদেরকে পকড়াও করবে। ফাকাল আল মালাউ আল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা ওয়া মা নারাকা তাবাকা ইল্লা আল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায় ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। আল্লাহ পাক বলছেন তার জাতির যেসব লোকেরা কুফরি করেছিল ওইসবের মধ্যে যারা প্রধান লোক ছিল, ফাকাল আল মালা আল্লাযিনা কাফারু, ওইসব প্রধানরা যারা কুফরি করেছিল তার সম্প্রদায় থেকে, তারা বলেছিল আর সর্বদা প্রত্যেক জাতির যারা নেত্রী স্থানীয় ব্যক্তি, যারা প্রধান ব্যক্তি, এরাই সত্যকে প্রত্যাখ্যান করে আর এরাই অহংকার প্রদর্শন করে। আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে মা নারাকা ইল্লা বাশারা মিসলানা, তারা বলেছিল যে তোমাকে তো হে নূহ আমাদের মতো একজন মানুষ দেখছি, আর মানুষ কি করে রসুল হইতে পারে। আর এই বিদাতি আকিদাই এক শ্রেণীর মুসলিমদের রয়েছে যারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মানুষ নন, মানুষ কি করে হইতে পারেন, তিনি তো নূর। এইরকমই আশ্চর্য হয়েছিল কাফেররা যে নবী আবার মানুষ কি করে হইতে পারে, দেখলাম যে মানুষ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকেই এবং পুরুষদের মধ্য থেকেই নবী রাসূল প্রেরণ করেছেন। আমা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়, এবং তোমার যারা অনুসরণ করছে তাদেরকে দেখছি যে তারা একমাত্র হীন এবং অধম, দুর্বল লোকগুলি আমাদের মধ্যে যারা নিচু শ্রেণীর মানুষ, বাদিয়ার রায় এবং অধম লোকগুলি। ওমা নারা আলাকুম আলাইনা মিন ফাদলিন, এবং তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছি না যে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব রয়েছে, প্রাধান্য রয়েছে। বাল নাযুন্নুকুম কাযিবিন, বরং তোমাদেরকে মিথ্যা মনে করি, তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ক্বালা ইয়া ক্বাওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়্যানাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি ফাউমিয়াত আলাইকুম আনুলযিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। তখন নূহ আলাইহিস সালাম বললেন হে আমার সম্প্রদায়, আচ্ছা বলো তো ইন কুনতু আলা বাইয়্যানাতি মির রাব্বি, যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণের উপর অটল থাকি, ও আতানি রহমাত মিন ইনদিহি, এবং তার পক্ষ থেকে তিনি যদি আমাকে রহমত দান করে থাকেন, অর্থাৎ নবুয়াত রিসালাত দান করে সম্মানিত করে থাকেন, ফা উম্মিয়াত আলাইকুম, আর সেটা তোমাদের উপর গোপন রাখা হয়ে থাকে, তোমাদের উপর স্পষ্ট নাই ওঠে, আনুলজিমুকুমুহা, তাহলে কি তোমাদেরকে অবস্থায় বাধ্য করতে পারি, তোমাদেরকে বাধ্য করি কি আমি ইমানের দিকে নিয়ে আসতে পারি, সত্য দিনের দিকে নিয়ে আসতে পারি, ওয়ান তুম লাহা কারিহুন, অথচ তোমরা তা অপছন্দ করছো, এটা কখনো সম্ভবপর নয়। কারণ ইমানের বিষয়টি অন্তরের বিষয়, অন্তর পরিবর্তন করার বিষয়, সুতরাং অন্তর থেকে স্বেচ্ছায় ইমান বিশ্বাসের দিকে আসতে হবে, অবিশ্বাসী হতে হবে না, সৎকর্মের দিকে আগে বাড়তে হবে, অসৎ কাজের দিকে মুখ করলে হবে না। আল্লাহ পাক বলছেন ওয়া ক্বাওমি লা আসআলুকুম আলাইহি মালান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া মা আনা বিতারিদিল লাযিনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজহালুন। বললেন নূহ আলাইহিস সালাম যে হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম আলাইহি মালান, এই যে ইসলামের দাওয়াত দিচ্ছি, রাত দিন মেহনত করে তোমাদের সংশোধনের চেষ্টা করেছি, এর উপর তোমাদের কাছে কোনো ধন সম্পদ কামনা করি না, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে, ওমা আনা বিতারিদিল্লাযিনা আমানু, আর যারা ঈমান নিয়েছে তাদেরকে আমি বিতাড়িত করে দিতে পারি না আমার মজলিস থেকে, আমার আশপাশ থেকে, ইন্নাহু মুলাকু রাব্বিহিম, কারণ এরা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে এবং এতে এদের বিশ্বাস রয়েছে, ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজহালুন, বরং আমি তোমাদেরকে দেখছি যে তোমরা বড়ই মূর্খ জাতি, মানতে রাজি হচ্ছ না। ওয়া ক্বাওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহ ইন তারাদদুহুম আফালা তাযাক্কারুন, হে আমার সম্প্রদায়, যদি আমি এই গরিব অভাবীদেরকে, এই অশিক্ষিতদেরকে যারা ইসলামের দিকে এগিয়ে এসেছে, তাদেরকে আমি তাড়িয়ে দিই, তাহলে আল্লাহর কবল থেকে রক্ষা করার ক্ষেত্রে কে আমাকে সাহায্য করবে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না? ওয়ালা আকুলু লাকুম ইন্নি খাযায়েনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু ইন্নি মালাক ওয়ালা আকুলু আল্লাযিনা তাযদারি আয়ুনুকুম লান ইউতিয়াহুমুল্লাহু খাইরা আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম ইন্নি ইযাল লামিনাল যালিমিন। আল্লাহ পাক আরো বলছেন যে নূহ আলাইহিস সালাম বললেন ওয়ালা আকুলু লাকুম ইন্নি খাযায়েনুল্লাহ, আমি বলছি না যে আমার কাছে আল্লাহ পাকের ধন ভাণ্ডার রয়েছে, ওয়ালা আ'লামুল গায়বা, আর আমি গায়ব অদৃশ্য জানি না, অদৃশ্য সম্পর্কে আমার কাছে কোনো সংবাদ নেই, আমার কাছে এই ক্ষমতা নেই যে আমি যে কোনো অদৃশ্য আমি আমার চাবি দিয়ে খুলে নেব আর সব জেনে নেব, ওয়ালা আকুলু ইন্নি মালাক, আর আমি এই কথাও বলছি না যে আমি ফেরেশতা, বরং আমি তোমাদের মতো মানুষ, আর ওয়ালা আকুলু লিল্লাযিনা তাযদারি আয়ুনুকুম লান ইউতিয়াহুমুল্লাহু খাইরা, আর ওই সব লোক সম্পর্কে আমি বলছি না যেই সব লোকদেরকে তোমাদের দৃষ্টি তুচ্ছ মনে করছে, অবজ্ঞা করছে, যে তাদেরকে আল্লাহ পাক কোনো কল্যাণ দেবেন না, হয়তো তারাই কল্যাণের বেশি অধিকারী, এবং তারা যেহেতু আল্লাহর দিনের দিকে বেড়ে এসছে, আল্লাহ পাক তাদেরকে এই কল্যাণ দিয়ে সম্মানিত করতে চেয়েছেন, আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, তাদের মনে কি আছে আল্লাহ বেশি জানেন, তাই আল্লাহ তাদের মনের সততা জানতে পেরে তাদেরকে ইমান এবং ইসলামের তৌফিক দান করেছেন, ইন্নি ইযাল্লা মিনাল যালিমিন, আমি যদি এদেরকে তাড়িয়ে দিই তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কালু ইয়া নূহু কদ জাদালতানা ফাকসারতা জিদালানা ফাতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, জাতিরা বলল যে হে নূহ কদ জাদালতানা, তুমি তো আমাদের সাথে ঝগড়ায় লেগে গেছো, ফাকসারতা জিদালানা, আর খুব বেশি বাড়াবাড়ি করা শুরু করেছো, এই ঝগড়া আয় তুমি বেশি আমাদের ব্যস্ত করে ফেলেছো, ফাতিনা বিমা তা'ইদুনা, আর যা তুমি আমাদের সাথে প্রতিশ্রুতি করছো যে আমরা যদি তোমার প্রতি ইমান না নিয়ে আসি তাহলে আমাদের উপর শাস্তি আসবে, তা নিয়ে আসো, ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। ক্বাল ইন্নামা ইয়াতিকুম বিল্লাহু ইনশা ওয়া মা আনতুম বিমুজিজিন, বললেন নূহ আলাইহিস সালাম যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাব নিয়ে আসতে পারেন যদি তিনি চান, ওমা আনতুম বিমুজিজিন, আল্লাহ পাককে তোমরা হারাতে পারবে না, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহালাকুম ইন কান আল্লাহু ইউরিদু আন ইউগিয়াকুম হুয়া রব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, আর আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না যদি আমি তোমাদেরকে উপদেশ দিতে চাই, ইন আরাদতু আন আনসাহালাকুম ইন কান আল্লাহু ইউরিদু আন ইউগিয়াকুম, আল্লাহ পাক যদি তোমাদেরকে পথভ্রষ্ট করতে চান তিনি হচ্ছেন তোমাদের প্রতিপালক, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 35 ইরশাদ করছেন, আমি আকুলুন আফতারা কুল ইন ইফতারাইতু ফালাইয়া ইজরামি ওয়া আনা বারিউ মিম্মা তুজরিমুন, নূহ আলাইহিস সালামের ঘটনা এবং তার জাতিকে যে ঈমান এবং ইসলামের দাওয়াতের ঘটনা এ সম্পর্কে ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আকুলুন ইফতারা, তারা কি এ কথা বলবে যে এই নূহ নিজের পক্ষ থেকে তার কথা, তার ঈমান ইসলামের কথা, তার ধর্মের কথা এগুলি রচনা করে নিয়েছে? কুল হে নবী বলে দাও, ইনিফতারাইতুহু, আমি যদি তা রচনা করে নিই, ফালাইয়া ইজরামি, তাহলে আমার এই অপরাধের দায়িত্ব আমার উপর, ওয়ানা বেরিম্মা তুজরিমুন, আর যে অপরাধ তোমরা করছো তা থেকে আমি দায়িত্ব মুক্ত, এর দায়িত্ব আমার নেই। আর হতে পারে যে আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে তারা বলবে, অর্থাৎ মক্কার মুশরিক কাফিররা বলবে, ইফতারাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে নিজের পক্ষ থেকে রচনা করে নিয়েছে। হে নবী বলে দাও, ইনিফতারাইতুহু, আমি যদি এটাকে নিজের পক্ষ থেকে রচনা করি, ফালাই ইজরামি, তাহলে এই অপরাধ আমার, সুতরাং এর দায়িত্ব হচ্ছে আমার, আমি এর শাস্তি ভোগ করবো। ওয়ানা বারিউ মিম্মা তুজরিমুন, আর তোমরা যে অপরাধ করছো সেই অপরাধের শাস্তি থেকে আমি মুক্ত, এর শাস্তি তোমাদের উপর বর্তাবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ওহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনু মিন ক্বাউমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। নূহ আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে ওহি করা হলো যে আন্নাহু লা ইউমিনু মিন ক্বাউমিক, তোমার সম্প্রদায়ের কেউ ঈমান নিয়ে আসবে না, ইল্লা মান ক্বাদ আমানা, তবে যারা ঈমান নিয়ে আসার, ওরা ঈমান নিয়ে চলে এসেছে, ওরা ঈমান নিয়ে চলে এসেছে, আর তাদের সংখ্যা অতি অল্প ছিল। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং তারা যা করছে অপকর্ম, পাপ, কুফরি এবং বিরুদ্ধাচরণ, অহংকার, তাতে তুমি হাহুতাশ করিও না, কোনো আক্ষেপ করিও না। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তাদেরকে হেদায়েতের রাস্তার দিকে ডেকেছিলেন, কিন্তু অল্প কিছু সংখ্যক শুধু ইমানের দিকে এসেছিল। আল্লাহ পাক বললেন যে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর তুমি নৌকো তৈরি করো আমার চোখের সামনে, ওয়া ওয়াহিনা আমার আদেশ অনুসারে, আমার ওয়াহির ভিত্তিতে, ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু, আর যারা জুলম অত্যাচার করেছে তাদের ক্ষেত্রে তুমি আবেদন করিও না, ইন্নাহুম মুগরাকুন, কারণ তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হবে, তাদেরকে নিমজ্জিত করে দেওয়া হবে। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন ক্বাউমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালাম এই নৌকো তৈরি করছিলেন, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন ক্বাউমিহি, তার সম্প্রদায়ের প্রধানরা, নেতা লোকেরা যখনই সেখান দিয়ে অতিক্রম করছিল তখনই তারা সাখিরু মিন্নহু, নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। কাল তখন নূহ আলাইহিস সালাম বলেন, ইন তাসখারু মিন্না, যদি তোমরা আমাদেরকে ঠাট্টা করো আজকে, যেমন তোমরা আজকে ঠাট্টা বিদ্রুপ করছো সেই রকমই একদিন আসবে যেদিন আমরা তোমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবো। এবং শীঘ্রই জানতে পারবে, যার উপর আজাব আপতিত হবে তাকে অপদস্ত করে ছাড়বে, ওয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, এবং তার উপর স্থায়ী আজাব নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর কুল নাহমিল ফীহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওমান আমানা ওমা আমানা মাহু ইল্লা কালীল। আল্লাহ পাক বলছেন, যখন আমার আদেশ চলে আসলো, অর্থাৎ আমার আযাবের আদেশ চলে আসলো যে নূহ আলাইহিস সালামের জাতিকে আমি বন্যায় ডুবিয়ে ধ্বংস করব, ওয়া ফারাত তান্নুর, এবং তন্দুর পানিতে উঠলে উঠল, তন্দুর থেকে চুলা থেকে পানি ওঠা শুরু হইল, কুলনা, তখন আমি বললাম, ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, তুমি এতে চাপিয়ে নাও প্রত্যেক জীব থেকে, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে, দুটো দুটো করে, ওয়া আহলাকা, এবং তোমার পরিবারকেও তো চাপিয়ে নাও, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, তবে যার সম্পর্কে আমার আগে ঘোষণা দেওয়া হয়েছে, আমার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে যে তাদেরকে আমি হিদায়ত করব না, জাহান্নামের ইন্ধন বাড়াবো। অমান আমান, এবং যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকেও এতে চাপিয়ে নাও, অমা আমান মাহু ইল্লা কালিল, নূহ আলাইহিস সালামের সাথে অল্প কিছু সংখ্যক লোকই ঈমান নিয়ে এসেছিল। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, এবং নূহ আলাইহিস সালাম বললেন, ইরকাবু ফিহা, এই নৌ জানে, এই নৌকই তোমরা চেপে যাও, সওয়ার হয়ে যাও, বিসমিল্লাহ, আল্লাহর নামেই হচ্ছে তার গতি, ওয়া মুরসাহা, এবং তার স্থিতি, আল্লাহ পাকের নাম নিয়েই এর গতি হচ্ছে, আল্লাহ পাক যতক্ষণ ইচ্ছা করবেন চালাবেন, আর এর স্থিতি হচ্ছে আল্লাহর নাম, ইন্না রব্বি লাগাফুর রহিম, নিশ্চয় আমার প্রতিপালক অবশ্যই তিনি বড় ক্ষমাশীল আর দয়াবান। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনা ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মানা ওয়া লা তাকুম মাল কাফিরিন। এই নৌ জাহাজ তাজরি বিহিম, আল্লাহ বলছেন তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, তরঙ্গ মালার মধ্য দিয়ে চলতে শুরু করলো, কাল জিবাল, যে তরঙ্গ মালাগুলি ছিল পাহাড় পর্বত মালার মতো, ওর মধ্যে এই নৌকো চলতে শুরু করলো। নাদা নূহুন ইবনাহ, নূহ আলাইহিস সালাম তখন তার ছেলের মায়া বরদাস্ত করতে পারলেন না, ডাক দিলেন ছেলেকে, ওয়াকানা ফি মা আজলিন, সে একদিকে গিয়ে আলাদা হয়েছিল। ইয়া বুনাইয়া, হে বৎস, হে প্রিয় সন্তান, ইরকাব মানা, আমাদের সাথে তুমি সওয়ার হয়ে যাও, আমাদের নৌকায় তুমি চেপে যাও। ওয়ালা তাকুম মাল কাফেরিন, কাফেরদের সাথে হয়ে যেও না। কালা, সেই ছিল অবাধ্য, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে নাফরমান, বাবার বিরুদ্ধাচরণ করে অবাধ্য নাফরমান, বলেছিল সা আউই ইলা জাবালিন ইয়াসমিনু মিনাল মা, আমি পাহাড়ের উপরে উঠে যাব যা আমাকে পানি থেকে রক্ষা করে নেবে, বাঁচিয়ে দেবে। কালা, তখন নূহ আলাইহিস সালাম বলেছেন লা আসিম আল ইয়াউম মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, আজকে আল্লাহর এই আযাবের আদেশ থেকে কোনো কাউকে বাঁচাতে পারবে না, তবে আল্লাহ পাক যার উপর দয়াবান হবেন সেই বাঁচবে। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, কিছুক্ষণের মধ্যেই তাদের দুইজনের মাঝে অর্থাৎ নূহ আলাইহিস সালাম এবং তার ছেলের মাঝে তরঙ্গমালা এসে বা এই ঢেউ এসে আর সৃষ্টি করে দিল। ফাকানা মিনাল মুগরাকিন, সুতরাং সে যারা নিমজ্জিত হয়ে ধ্বংস হয়েছিল তাদের দলভুক্ত হয়ে গেল। আর আল্লাহর পক্ষ থেকে বলা হলো ইয়া আরদু, হে পৃথিবী, হে জমিন, ইয়া আরদু ইবলাই, হে জমিন ইবলাই, তুমি পানিকে গিলে ফেলো, তোমার উপর যে পানি আছে পানিকে গিলে ফেলো। ওয়া সামাও আকলেই, ওপর থেকে যেহেতু মুসলধর বৃষ্টি বর্ষণ হচ্ছিল, আল্লাহ পাক আদেশ করলেন আকাশকে যে হে আকাশ তুমি থেমে যাও, পানি তোমার থামিয়ে দাও। ওয়া গিজাল মাও, অথবা পানি জমিনে বসে গেল, ওয়া গিজাল মা, পানি বসে গেল। ওয়া কুজিয়াল আমরু, আল্লাহ পাকের কার্য ধ্বংস করার কাজ সমাপ্ত হইল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং সেই নৌকো জুদি পর্বতে এসে ভিড়ে গেল। ওয়াকিলা, এবং আল্লাহর পক্ষ থেকে বলা হইল বৌদাল্লিল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের সর্বনাশ হোক, জালেম সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূর হোক। ওয়া নাদা নূহুন রাব্বাহু, নূহ আলাইহিস সালাম তার রবকে ডেকেছিলেন দোয়া করে ছেলের জন্য, ছেলেকেও ডাকলেন, ছেলে শুনল না, আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকলেন, দোয়া করলেন। ফাকালা, বলেছেন রব্বে, হে আমার প্রতিপালক, ইন্নাবনি মিন আহলি, নিঃসন্দেহে আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু, আর তোমার ওয়াদা চির সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, এবং তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক। কালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকে, আল্লাহ পাক বললেন যে হে নূহ, এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তোমার পরিবার শুধু মুমিন রাই, যে মুমিন নয় সে তোমার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এই ছেলে অসৎ কাজ করেছে, অথবা ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তোমার এই দোয়া করা ভালো কাজ নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং তুমি এমন কিছু আমার কাছে কামনা করিও না বা আবেদন করিও না যে সম্পর্কে তোমার সঠিক জ্ঞান নেই। ইন্নি আয়েদুক আন তাকুনা মিনাল জাহিলিন, তোমাকে উপদেশ দিচ্ছি যাতে করে তুমি মূর্খদের অন্তর্ভুক্ত না হয়ে যাও। কালা রাব্বি ইন্নি আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, বললেন নূহ আলাইহিস সালাম, হে আমার প্রতিপালক, ইন্নি আউযু বিকা, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, এমন কিছু কামনা করা থেকে যে সম্পর্কে আমার জ্ঞান নেই, আল্লাহ যেটা ঠিক নয় সেটা আমি তোমার কাছে চাইব না। ওয়া ইল্লা তাগফির লি, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করে দাও। ওয়া তারহামনি, আর তুমি যদি আমার উপর দয়া না করো, আকুম মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক বলছেন ক্বিলা ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'ক ওয়া উমামুন সানুমাত্তিউহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, বলা হইল আল্লাহর পক্ষ থেকে হে নূহ ইহবিত বিসালাম, শান্তির সাথে তুমি নেমে পড়ো নৌকো থেকে, আমার পক্ষ থেকে শান্তি তোমার উপর রয়েছে। ওয়া বারাকাতিন আলাইক, এবং তোমার উপর আমার পক্ষ থেকে বরকত রয়েছে। ওয়া আলা উমামিন মিম্মান মা'ক, আর ওই সব জাতির উপর রয়েছে যারা তোমার সাথে যারা রয়েছে তাদের মধ্য থেকে রয়েছে। ওয়া উমামুন সানুমাত্তিউহুম, আর এমনও অনেক জাতি হবে যাদেরকে আমি অচিরেই ভোগবিলাসের সামগ্রী দেব। সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, তারপরে আমার পক্ষ থেকে তাদেরকে ভয়াবহ শাস্তি পকড়াও করবে তাদের বিরুদ্ধাচরণের জন্য, তাদের কুফরির কারণে। আল্লাহ পাক বলেছেন তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে এসব হচ্ছে অদৃশ্যের খবর, এসব ঘটনাবলী হচ্ছে গায়বের সংবাদ যা অতীতে ঘটেছে। নুহিহা ইলাইক, যেগুলি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি আমি প্রত্যাদেশ করছি, মা কুনতা তাআলামা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, এর পূর্বে না তুমি জানতে না তোমার জাতি কুরাইশ জানতো। ফাসবির, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, নিশ্চয় শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে, শেষ পরিণামে আল্লাহ ভীরুরাই জয়ী হয়ে থাকে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 50 এ ইরশাদ করেছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা কালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আমি আদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছিলাম। কালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় আল্লাহ পাকের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই। এ কথা বহু জায়গায় কোরআন কারিমে আম্বিয়া এবং রাসূলগণের জবানে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা তো মিথ্যা রচনা করেছো, মিথ্যা ধর্ম তোমরা নিজের পক্ষ থেকে গড়ে নিয়েছো। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে সম্প্রদায় আমার, তোমাদের কাছে আমি এর উপর কোনো পারিশ্রমিক চাই না, তোমরা সঠিক পথে আসবে, তোমাদের পেছনে আমি মেহনত করছি, তোমাদের সংশোধন সংস্কারের কাজ করছি, এর জন্য তোমাদের কাছ থেকে কোনো বেতন চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাআকিলুন, বলছেন হুদ আলাইহিস সালাম যে আমার পারিশ্রমিক তো একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আফালা তাআকিলুন, তোমরা কি বোঝার চেষ্টা করো না। ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লা মুজরিমিন, হে সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো এবং তার দরবারেই তওবা করো, ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা, যদি তওবা ইস্তিগফার করো তাহলে আল্লাহ পাক তোমাদের উপর আসমান থেকে মুসলধার বৃষ্টি বর্ষণ করবেন, যা দিয়ে তোমাদের জন্য বরকত হবে। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপর আরো শক্তি বৃদ্ধি করে দেবেন, তোমাদেরকে শক্তিশালী জাতিতে পরিণত করবেন। ওয়ালা তাতাওয়াল্লা মুজরিমিন, অপরাধী হয়ে তোমরা মুখ ফিরিয়ে নিও না। কালু ইয়াহুদ মা জে তানা বে বাইয়ানা ওমা নাহনু বে তারিকি আলিহাতিনা আন কাউলিক ওমা নাহনু লাকা বে মুমিনিন। হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায় এই জালেমরা বলল যে হে হুদ, মা যে তানাবে বাইয়েন, আমাদের কাছে কোন সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজা তুমি নিয়ে আসনি। ওমা নাহনু বে তারিকি আলিহাতিনা আন কওলিকা, তোমার কথা শুনে আমাদের এই মাবুদগুলিকে, আমাদের উপাস্যগুলিকে আমরা ছাড়তে পারি না। ওমা নাহনু লাকা বে মুমিনিন, আর তোমার কথার উপর আমরা বিশ্বাসও করতে পারি না। ইন্না কুল ইল্লা তারাকা বাযু আলিহাতিনা বিসু, তবে একমাত্র এই কথা বলতে পারি যে আমাদের কোন উপাস্যের অশুভ ছায়া তোমাকে লেগেছে। এই তারাকা বাজু আলিহাতে না বেসু, আমাদের কিছু উপাস্যের অশুভ ছায়া লেগেছে আর তাদের অভিশাপে তোমার এই অবস্থা হয়েছে। কাল বললেন হুদ আলাইহিস সালাম, ইন্নি উশহিদুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, ওয়াশহাদু, তোমরাও সাক্ষী থাকো, আন্নি বারিউ মিম্মা তুশরিকুন, তোমাদের শিরক থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। বিন্দু নেহি, আল্লাহকে বাদ দিয়ে যে তোমরা শিরক করে ফেলেছো, ফাকি দুনি জামিয়ান, সুতরাং তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, যা করার থাকে, সুম্মা লা তুনজিরুন, তারপরে তোমরা অবকাশ দিও না, দেখো কার জয় হয়। ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, আর আমি আল্লাহর উপর আস্থা ভরসা রাখি, যিনি আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা, এমন কোন প্রাণী নেই পৃথিবীতে, এমন কোন আল্লাহ পাকের চরণশীল জীব নেই যেই জীবের আল্লাহ পাক কপাল ধারণ করে নেই। আল্লাহ পাক সবকিছুর মালিক, সমস্ত জীবের মালিক। ইন্না রব্বি আলা সিরাতি মুস্তাকিম, নিশ্চয় আমার প্রতিপালক সহজ রাস্তার উপরে রয়েছেন, অর্থাৎ সহজ রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। ফাইন তাওয়াল্লা ফাকাদ আবলাগতুকুম মা আরসালতু বিহি ইলাইকুম ওয়াস্তাখলিফু রব্বি কওমান গায়রাকুম ওয়ালা তাযুররুনহু শাইয়া ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, বলছেন তোমরা যদি ফিরে যাও, ফাকাদ আবলাগতুকুম মা আরসালতু বিহি, জানি আমাকে পাঠানো হয়েছে তা তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। ওয়াস্তাখলিফু রব্বি কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া আমার রব আরেকটি জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমাদেরকে ধ্বংস করে। ওয়ালা তাযুররুনহু শাইয়া, আল্লাহ পাকের কোন রকমই ক্ষতি সাধন করতে পারবে না। ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয় আমার প্রতিপালক প্রত্যেক বস্তুর উপর রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ পাক বলেছেন ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা হুদান ওয়াল্লাযিনা আমানু মাহু বিরহমাতিন মিন্না ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, আর যখন আমার আযাবের আদেশ চলে আসলো এই হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের জন্য, নাজ্জাইনা হুদান, তখন হুদ আলাইহিস সালামকে আমি মুক্তি দান করলাম। ওয়াল্লাযিনা আমানু মাহু, আর যারা তার সাথে ঈমান নিয়ে এসেছিল আমার রহমতে, ওয়া নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, এবং তাদেরকে কঠিন শাস্তি থেকে আমি মুক্তি দান করলাম। ওয়াতিলকা আদুন জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়াসাউ রুসুলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। এই তো হচ্ছে আদ সম্প্রদায়, যে সম্প্রদায় তাদের প্রতিপালকের বিধানসমূহকে অস্বীকার করেছিল, ওয়াসাউ রুসুলাহু আর তার রাসূলগণকে অস্বীকার করেছিল। কারণ একজন রাসূলকে যদি কেউ অস্বীকার করে তাহলে সমস্ত রাসূলকে যেন অস্বীকার করলো, এইরকম একটি বিধানকে যদি অস্বীকার করে তাহলে সমস্ত বিধানকে যেন অস্বীকার করলো। তাই আল্লাহ পাক রব্বুল্লাহ এখানে বহু বচন রসুল বলেছেন, ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ, এবং এরা অনুসরণ করেছে এমন এক পরাক্রান্ত প্রবল দুশ্মনের শত্রুর, যেই ব্যক্তি হচ্ছে অবাধ্য, আনিদ যে ব্যক্তি হচ্ছে অবাধ্য, অবাধ্য এবং প্রবল পরাক্রান্ত দুশ্মন তার এরা অনুসরণ করেছে, অর্থাৎ শয়তানের অনুসরণ করেছে। মানুষ শয়তান এবং জিন শয়তান যারা বিভ্রান্ত করে থাকে মানুষকে তাদের অনুসরণ করেছে। এবং বিচার দিবসে কিয়ামতের দিনও, আল্লাহ শুনে রাখো, ইন্না আদান কাফারু রাব্বাহুম, আদ সম্প্রদায় তাদের রবের সাথে কুফুরি করেছিল। আল্লাহ শুনে রাখো, বোদাল্লি আদিন কওমে হুদ, হুদ আলাইহিস সালামের সম্প্রদায় আদের জন্য রয়েছে আল্লাহ পাকের অভিসম্পদ, তারা আল্লাহর রহমত থেকে দূর হোক। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ পাক এখান থেকে সামুদ সম্প্রদায়ের ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন, যাদের নবী সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আয়াত নম্বর 61 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আর আমি প্রেরণ করেছিলাম সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে। তিনি বলেছেন, হে আমার সম্প্রদায়, ও বদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়রুহ, সে আল্লাহর একমাত্র ইবাদতবন্দী করো যার ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। হুয়া আনশাকুম মিনাল আরদ, তোমাদেরকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন, ওয়াস্তামারাকুম ফিহা, আর এতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, আবাদ করেছেন, বসবাসযোগ্য তোমাদের জন্য করে দিয়েছেন এই মাটিকে, ফাস্তাগফিরুহু, সুতরাং তার কাছে মার্জনা কামনা করো, সুম্মা তুবু ইলাইহি, তার দরবারে তওবা করো, ইন্না রব্বি করিবুন মুজিব, নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত নিকটে এবং তিনি সাড়া দানকারী দুআই। ক্বালু ইয়া সালেহ কদ কুনতা ফিনা মারজুয়া ক্বাবলা হাযা আতানহানা আন নাবুদু মা ইয়াবুদু আবাউনা আল আয়া। আল্লাহ পাক রাব্বুল বলছেন, ক্বালু, তারা বলল, সামুদ সম্প্রদায় বলল, হে সালেহ কদ কুনতা ফিনা মারজুয়ান, আমাদের মাঝে তোমার সম্পর্কে আমাদের অনেক আশা ছিল, অনেক আশা রাখতাম তোমার কাছ থেকে যে তোমার দ্বারা ভালো কিছু কাজ হবে, ক্বাবলা হাযা, এর পূর্বে, আমাদের পূর্বপুরুষরা যেসব দেবদেবী পূজা করত, যেসব উপাস্যের উপাসনা করত, সেগুলি থেকে আমাদেরকে বাধা দান করছো, আর নিশ্চয়ই যে দিকে তুমি আহ্বান করছো সেই ক্ষেত্রে আমরা সন্দেহের মধ্যে পড়ে আছি। কালা ইয়া কওমি আরায়তু ইন কুনতু আলা বাইয়্যানাতিন মির রাব্বি ওয়া আতানি মিনহু রাহমাতান ফামান ইয়ানসুরু মিনাল্লাহি ইন আসাইতুহু ফামা তাযীদুনানি গায়রা তাকসীর। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আর আয়তু, আচ্ছা বলো তো, ইন কুনতু আলা বাইয়্যানাতিন মির রাব্বি, আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, ওয়া আতানি মিনহু রাহমা, এবং তার পক্ষ থেকে তিনি আমাকে রহমত দান করেছেন, ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহ, তাহলে আল্লাহর কবল থেকে আমাকে বাঁচতে কে রক্ষা করবে, ইন আসাইতুহু, যদি তার নাফরমানি করি, ফামা তাযীদুনানি গায়রা তাকসীর, তোমরা আমার ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করতে চাও না। ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এ হচ্ছে আল্লাহ পাকের উষ্ট্রি তোমাদের জন্য মুজিজা স্বরূপ, নিদর্শন স্বরূপ, ফাযারুহা, এই উষ্ট্রিকে তোমরা ছেড়ে দেবে, তাকুল ফি আরযিল্লাহ, আল্লাহর ভূমিতে খেতে থাকবে, চরতে থাকবে, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব, তোমরা এই উষ্ট্রিকে কোনো অনিষ্ট দিয়ে স্পর্শ করবে না, এর ক্ষতি সাধন করবে না, না হলে তোমাদেরকে শীঘ্রই আযাব পকড়াও করবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন তাদের ঘটনা সম্পর্কে, ফাকারুহা, তারা এই উষ্ট্রিকে জবাই করে দিল, ফাকালা, তখন আল্লাহ পাক বলেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাত আইয়াম, তোমরা ভোগ বিলাস করো তোমাদের বাড়িতে তিন দিন, তিন দিন তোমাদেরকে অবকাশ দেওয়া হইল, যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এই এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হওয়ার নয়, মিথ্যা হতে পারে না। ফালাম্মা জা আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযিনা আমানু মাহু বিরহমাতিন মিন্না ওয়া মিন খিজয়ি ইয়াওমাইযিন ইন্না রাব্বাকা হুয়াল কাওইয়ুল আযীজ। আল্লাহ পাক বলছেন, যখন আমার আযাবের আদেশ চলে আসলো সামুদ সম্প্রদায়কে ধ্বংস করার ক্ষেত্রে, নাজ্জাইনা সালিহান, তখন সালিহ আলাইহিস সালামকে আমি মুক্তিদান করলাম। ওয়াল্লাযীনা আমানু মাহু, আর যারা তার সাথে ঈমান নিয়ে এসেছিলেন আমার রহমতে, তাদেরকে আমি নাজাত দিলাম। অমিন খিজিয়ে ইয়াউমাইযিন, আর সেই দিনের লাঞ্ছনা থেকে আমি তাদেরকে মুক্তিদান করলাম। ইন্না রাব্বাকা হুয়াল কাওয়িউল আজিজ, নিশ্চয় এ নবী তোমার প্রতিপালক সর্বশক্তিমান এবং সর্বজয়ী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, যারা জুলম অত্যাচার করেছিল সামুদ সম্প্রদায় তাদেরকে প্রচন্ড শব্দ পকড়াও করল, এমন আল্লাহ বিকট শব্দ দিলেন যাতে সর্বনাশ হয়ে গেল। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের নিজ নিজ বাড়িতে নতজান হয়ে পড়ে থাকল। কাল্লাম ইয়াগনা ফিহা, মনে হচ্ছিল যে তারা এখানে ছিলই না, তাদের ঘর বাড়িগুলি এমন বিরান হয়ে গেছিল মনে হচ্ছিল যে কোনোদিন এখানে তারা থাকেনি। আলা শুনে দেখো, ইন্না সামুদা কাফারু রব্বাহুম, সামুদ সম্প্রদায় তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছিল। আলা বুদ আল্লি সামুদ, সুতরাং সামুদ সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূরে হয়ে যাক, তাদের উপর অভিসম্পাত হোক। আল্লাহ পাক তারপরে ইব্রাহিম আলাইহিসসালামের কথা বর্ণনা করেছেন যে তার কাছে সুসংবাদ নিয়ে আসলেন ফেরেশতাগণ। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, নিঃসন্দেহে আমার দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সুসংবাদ নিয়ে আগমন করেছিলেন। কালু, এবং তারা এসে বলেছিলেন সালামা, যে ইব্রাহিম তোমার প্রতি সালাম হোক। কালা সালাম, তখন ইব্রাহিম আলাইহিসসালাম সালাম বলেছিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফামা লাবিসা আনজা বিজলিন হানিজ, অল্প সময়ের মধ্যেই তিনি ভুনা বাছর নিয়ে এসে উপস্থিত হলেন। মেহমান মনে করে তিনি ভাবতে পারেননি যে আল্লাহর ফেরেশতা, বরং তিনি অতিথি মেহমান মনে করে গোটা বাছুরকে ভুনা করে নিয়ে তাদের সামনে পেশ করে দিলেন। ফালাম্মারা আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, যখন দেখলেন যে এই মেহমানদের হাত তো খাবার পর্যন্ত পৌঁছেছে না, এরা তো খেতে হাত বাড়াচ্ছেন না, নাকিরাহুম, তখন তাদেরকে অজ্ঞাত পরিচয় মনে করলেন। ওয়া আওজাসা মিনহুম খীফা, এবং তাদের থেকে ভয় অনুভব করলেন, ভীত সন্ত্রস্ত খানিকটা হলেন যে কে এরা আল্লাহই জানে। কালু, তখন ফেরেশতারা বললেন, লা তাখাফ, আপনি ভয় করিয়েন না, ইন্না উরসেলনা ইলা কওমি লুত, আমাদেরকে লুত আলাইহিস সালামের সম্প্রদায়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইমরাতুহু কায়েমাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পাশে দাঁড়িয়েছিলেন পর্দার আড়ে। ফাযাহিকাত, তিনি হেসে উঠলেন। ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারা ইসহাক ইয়াকুব, সেই সময় আল্লাহ পাক বলছেন যে আমি সেই সারা আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম ইসহাকের, তার পেট থেকে ইসহাকের জন্ম হবে, ওয়া মিন ওয়ারা ইসহাক ইয়াকুব, আর ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব আলাইহিস সালাম তার প্রজন্মে আসবেন। قالت يا ويلتا الد وانا عجوز وهذا بالي شيخ ان هذا لشيء عجيب, তখন তিনি বললেন সারা আলাইহিস সালাম যে হাই কপাল, الد وانا عجوز, আমার সন্তান সন্ততি হবে অথচ আমি অত্যন্ত বুড়ি হয়ে গেছি, وهذا بالي شيخ, আর আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, ان هذا لشيء عجيب, এটা তো বড় আশ্চর্য বিষয়। কালু, তখন ফেরেশতারা বলেন, আতাজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশের উপর তুমি আশ্চর্য হচ্ছ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আল্লাহর রহমত এবং বরকত তোমাদের উপর রয়েছে হে এই পরিবারের লোকেরা, ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয় আল্লাহ পাক প্রশংসিত এবং সম্মানিত। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর রাওয়া জাআতুল বুশরা ইউজাদিলুনা ফী কওমি লুত, ইন্না ইব্রাহিম আল হালিমুন আওয়াহুম মুনীব, আল্লাহ পাক বলছেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভয় ভীতি দূর হয়ে গেল, সাহস বাড়লো যে তারা ফেরেশতা ওয়া জাআতুল বুশরা, তার কাছে সুসংবাদ চলে আসলো, ইউজাদিলুনা ফী কওমি লুত, তখন আমাদের সাথে ফেরেশতারা বলছেন লুত আলাইহিস সালাম সম্প্রদায় সম্পর্কে বাদানুবাদ করা শুরু করলেন যে তাদের মধ্যে তো মুমিন মুসলিমরাও আছে, এরকম কথা বলা শুরু করলো। ইন্না ইব্রাহিম আল হালিমুন আওয়াহ মুনীব, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সহিষ্ণু আওয়াহুন এবং কোমল হৃদয় মুনীব আল্লাহমুখী। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে ইরশাদ করেন, ইয়া ইব্রাহিম ইব্রাহিম আরিজ আন হাযা, এখান থেকে মুখ ফিরিয়ে নাও, ইন্নাহু কাদ জাআ আমরু রাব্বিক, তোমার রবের আদেশ চলে এসেছে, ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ, আর এ লুত আলাইহিস সালামের সম্প্রদায় সম্পর্কে আমি বলছি যে তাদের এমন আযাব আসবে যার খণ্ডন কেউ করতে পারবে না। এখানে আজকের মতো তাফসীর শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب آج کے تفسیر کرو آپ نظر سامنے সূরা হুদের আয়াত নম্বর 77 থেকে মহান আল্লাহ এখানে লুত আলাইহিস সালামের সম্প্রদায় যে নোংরা সম্প্রদায় ছিল নিকৃষ্ট কাজে অশ্লীল কাজে লিপ্ত থাকত তাদের ঘটনাবলী এবং তাদের ধ্বংসের কথা বর্ণনা করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাম্মা জাআতুর রাসূলুনা লুতান সিআবহিম ওয়াদাকা বিহিম যারআহ ওয়াকাল হাযা ইয়াউমুন আসীব যখন আমার রাসূলগণ আসলেন লুত আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে লুত আলাইহিস সালামের বাড়িতে সাদ্দুম গ্রামে পৌঁছিলেন সিআবহিম তখন লুত আলাইহিস সালাম ঘাবড়ে গেল তাকে এত কষ্টকর মনে হইল যে হাই কি করে আমি এই মেহমানদের মান ইজ্জত রক্ষা করব কারণ তিনি ভাবতে পারেননি যে এরা আল্লাহ পাকের ফেরেশতা সুন্দর সুন্দর রূপ চেহারা নিয়ে তারা এসেছিলেন এবং তাদের মুখমণ্ডলে দাড়ি ছিল না অতি সুন্দর হয়েছিলেন তারা তো নোংরা জাতি মনে করেছিল যে এই তো আমাদের সুযোগ হয়েছে এইরকমই তো আমরা চাই ওরাও ভাবতে পারেনি যে সব আল্লাহর ফেরেশতা আমাদেরকে ধ্বংস করার জন্য এসেছে ওয়াদাকা বিহিম যারআ এবং তিনি নিজে অসমর্থ মনে করতে লাগলেন যে আমার তার কোনো উপায় নেই নিরুপায় তিনি হয়ে গেলেন ওয়াকাল হাযা ইয়াউমুন আসীব আর বললেন যে হাই এটা তো বড়ই বিপদের দিন আল্লাহ পাক বলেছেন ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লম্পটেরা বদচরিত্র লোকেরা এরা হুড়মুড় করে তার বাড়িতে এসে পড়ল অমিন কাবুল কানু ইয়ামালুনা সাইয়াত আর এর পূর্ব থেকে এরা নোংরা কাজ করত পাপের কাজে লিপ্ত থাকত কালা তখন লূত আলাইহিস সালাম বললেন ইয়া কওমি হে আমার সম্প্রদায়ের লোকেরা হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম এগুলি আমার মেয়েরা রয়েছে এরা তোমাদের জন্য অতি পবিত্র আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন তোমরা যদি বিবাহ করে নাও হতে পারে যে লূত আলাইহিস সালামের একাধিক মেয়ে ছিল যাদেরকে ইঙ্গিত করে তিনি বলেছেন এই কথা যে আমার মেয়েরা রয়েছে অবিবাহিতা এগুলিকে বিয়ে করে নাও অথবা নবীর জাতির যে মেয়েরা তারা নবীর মেয়ে এই দিক থেকে তিনি বলেছেন যে আমার বংশে তোমাদের বংশে যেসব মেয়েরা রয়েছে তোমাদের স্ত্রীরা রয়েছে অথবা তোমরা বিবাহ করনি তোমাদের মাঝে বংশে যে মেয়েরা রয়েছে এসব মেয়েরা অত্যন্ত পবিত্র আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন সুতরাং তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো আল্লাহ পাক সেখানে তোমাদের যৌন ক্ষুধা নিবৃত্ত করার আদেশ করেছেন ফাত্তাকুল্লাহ সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালা তুখজুনি ফি যাইফি আমার অতিথি সম্পর্কে আমাকে অপদস্ত করিও না আলাইসা মিনকুম রাজুল রশিদ কি তোমাদের মধ্যে একটি ভালো মানুষ নেই যখন মোটেই তারা শুনতে রাজি হইল না তখন তিনি এই বলে সম্বোধন করেছেন আলাইসা মিনকুম রাজুল রশিদ তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই কালু তখন তারা বলেছিল লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক হে লু তুমি ভালো করেই জানো যে তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো অধিকার নেই অর্থাৎ আমাদের কোনো আগ্রহ নেই মেয়েদের ওপর আমাদের কোনো আগ্রহ নেই আর এই রকমই যারা এই সমকামিতায় লিপ্ত হয় তাদের চরিত্রকে আল্লাহ পাক এত নিচে নামিয়ে দেন যে এদের মহিলাদের দিকে কোনো আগ্রহ থাকে না বরং পুরুষ দেখলেই এদের সেই শয়তানি ওয়াসওয়াসা শুরু হয়ে যায় যার ফলে এই পাপ থেকে আর ফিরে আসার সুযোগ পায় না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সব পাপ থেকে মুক্ত রাখেন সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে থাকার যেন তৌফিক দান করেন ওয়াইন্নাকা লা তাআলা মা নুরিদ আর আমরা যা ইচ্ছা করছি তা তো তুমি অবশ্যই জানছো কালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আউই ইলা রুকনিন শাদীদ তখন লূত আলাইহিস সালাম বলেছিলেন লাউ আন্না লি বিকুম কুওয়া যদি আমার ক্ষমতা আজকে থাকতো আও আউই ইলা রুকনিন শাদীদ অথবা আমি মজবুত আশ্রয়ে যদি আশ্রয় নিতে পারতাম মজবুত আশ্রয় নিতে পারতাম উদ্দেশ্য তার ছিল যে আমার যদি বংশ বড় হইতো গোত্র বড় হইতো আর সেই সৎ লোকেরা যদি আমার সাথ দিত লূত আলাইহিস সালামের বংশের লোকের সংখ্যা অতি অল্প ছিল সেখানে লূত আলাইহিস সালাম যে সদ্দুমবাসীদের জন্য প্রেরিত হয়েছিলেন আর সেসব লম্পট লোকদের সংখ্যাই বেশি ছিল তাই এই কথা তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কালু ইয়া লূত ইন্না রাসূল রাব্বিক লাই ইয়াসিলু ইলাইক ফেরেশতারা বললেন যে দেখো লূত তুমি পেরেশান হয়ে গেছো পেরেশান হওয়ার কিছু নেই হে লূত ইন্না রাসূল রাব্বিক আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে দূত হিসাবে প্রেরিত হয়েছি লাই ইয়াসিলু ইলাইক কখনো তোমার ঘরে এরা পৌঁছিতে পারবে না আমাদের দিকে হাত বাড়াতেই পারবে না। ফা আসরি বি আহলিকা বিকিতিম মিনাল লাইল, তুমি তোমার পরিবারকে নিয়ে রাতের একটি অংশে এখান থেকে বেরিয়ে পড়ো। ওয়ালা ইলতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, আর তোমাদের মধ্য থেকে কেউ যেন ফিরে না দেখে পিছন দিকে। ইল্লা ইমরাআতাক, তবে তোমার স্ত্রী। এ ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, একে সেই বিপদ অবশ্যই পৌঁছিবে যেই বিপদ এই জাতিকে পৌঁছিবে, কারণ লূত আলাইহিসসালামের স্ত্রী তার প্রতি ঈমান নিয়ে আসেনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, পরকালের প্রতি ঈমান নিয়ে আসেনি, আর এই জাতির সাহায্য সহযোগিতা করত। ইন্না মাউইদাহুম সুবহ, তাদের প্রতিশ্রুতির সময় হচ্ছে ভোরবেলা, ভোরবেলা তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আলাইসা সুবহ বিকরিব, ভোরের সময় কি নিকটবর্তী নয়, সকাল কি নিকটবর্তী নয়। ফালাম্মা যা আমরনা, যখন আমার আজাবের আদেশ চলে আসলো, আল্লাহ পাক বলছেন যা আল্লাহ আলিয়াহা সাফেলাহা, তখন এই জনপদকে উপর নিচ করে উল্টে দিলাম, এর ওপর ভাগকে নিচে করে দিলাম, নিচের ভাগকে ওপরে করে দিলাম। এইভাবে আল্লাহ পাক উল্টে পাল্টে ধ্বংস করে দিয়েছিলেন এই সাদ্দুম গ্রামকে। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, এবং তাদের ওপর আমি স্তরে স্তরে পাকানো মাটির প্রস্তর বর্ষণ করেছিলাম, মাটির পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করেছেন তাদের ওপর এবং তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, হে নবী তোমার রবের পক্ষ থেকে সেগুলিতে চিহ্নিত করা ছিল, এক একজনের নাম লিখা ছিল যে কোনটি দিয়ে কাকে ধ্বংস করা হবে। অমাহিয়া মিনাল জালিমিনা বিবাঈদ, আর যে কোনো যুগের আর যে কোনো দেশের যে কোনো ক্ষেত্রের জালেমরা হবে তাদের থেকে আল্লাহ পাকে এই রকম আযাব দূরে নয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইব ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নি আরাকুম বিখাইর ওয়া ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। আর মাদিয়ান বাসীদের কাছে শোয়াইব আলাইহিস সালামকে, তাদের ভাই শোয়াইব আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছিলাম, তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায়, ও বদুল্লাহ মা আলাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ পাকে দেবতাবন্দী করো, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়ালা তানকুসুল মিকিয়াল আল মিজান, মাপে এবং দাঁড়ি পাল্লার ওজনে তোমরা ঘাটতি করবে না। ইন্নি আরাকুম বিখাইর, আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি, খুব সুখে আছো। ওয়া ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, আমি এমন একদিনের আজাবকে ভয় করছি যেই দিনের আজাব চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলবে। ওয়া কওমিহি, আমার সম্প্রদায়, আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিস, তোমরা মাপ এবং দাঁড়ি পাল্লার ওজন ন্যায়সঙ্গত ভাবে পূর্ণ মাত্রায় দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আর মানুষকে দিতে কমতি করবে না, মানুষকে মেপে দিতে তোমরা কমতি করবে না। ওয়ালা তাওসাউ ফিল আরযি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ঘুরে বেড়াবে না। আল্লাহ পাক বলেন বাকিয়াতুল্লাহ খাইরুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ। আল্লাহ পাক বলেন যে বাকিয়াতুল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমোদিত উদ্বৃত্ত, অর্থাৎ আল্লাহ পাক যা কিছু তোমাদের কি ব্যবসা বাণিজ্য থেকে লাভ দিচ্ছেন হালাল উপায়ে, এটি তোমাদের জন্য কল্যাণকর, দাঁড়ি মেরে কেন তোমরা হারাম খাবে। ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, আর আমি তোমাদের উপর পর্যবেক্ষক নই। কালু ইয়া শুআইব আসলাতুকা তামুরুকা আনাতুরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ। হে শুআইব, শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা বলেছিল যে হে শুআইব, আসলাতুকা তামুরুকা আনাতুরুকা মা ইয়াবুদু আবাউনা, তোমার নামাজ কি তোমাকে আদেশ করছে যে এ কথা আমাদেরকে বলবে যে আমাদের পূর্বপুরুষ যেসবের উপাসনা করতো, যেসবের ইবাদত বন্দী করতো, এসব দেব দেবীকে আমরা ছেড়ে দেব, এসব পুতুল প্রতিমা আমরা ছেড়ে দেব, আও আন্নাফ আলাফি আমওয়ালিনা মা নাশা, অথবা আমাদের ধন সম্পদের ব্যাপারে আমাদের যা ইচ্ছা হবে তাই করব, যেমন ভাবে আমরা নেব দেব মেপে অথবা ওজন করে, এতে কি তোমার নামাজ তোমাকে এগুলি আদেশ করছে। এই রকমই যারা আল্লাহ শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর নেক বান্দা মুমিনদের শত্রু, তারা এই ধরনের কথা বলে থাকে। কারো দাড়ি দেখলে যদি একটু সামান্য ভুল হয় সেই তিলকে তাল করে বলে তোমার দাড়ি কি এটা করতে বলছে নাকি, তোমার নামাজ কি এটা করতে বলছে নাকি। এটি হচ্ছে আম্বিয়া আলাইহিমুসসালামের শত্রু, যারা যারা কাফের, যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন তাদের কথা। ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ, নিশ্চয়ই তুমি তো অত্যন্ত সবুরদার এবং ভালো মানুষ, বড়ই ভালো মানুষ তুমি এবং বড়ই সবুরদার, তুমি সবুর করে থাকো, কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদেরকে বাড়াতে হবে, সুতরাং আমরা এগুলি কাজ করব। কাল ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিযকান হাসানা আল আয়া। আল্লাহ পাক বলেন যে শুআইব আলাইহিস সালাম বললেন যে হে আমার সম্প্রদায়, আচ্ছা বলো তো আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, ওয়ারাজাকানি মিন হরিজকান হাসানা, এবং তার পক্ষ থেকে তিনি যদি আমাকে উত্তম রেজিক দান করে থাকেন, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, আর আমি চাই না যে তোমাদের বিরোধিতা করব, আর করে যেসব কাজ থেকে তোমাদেরকে বাধা দান করি সেসব কাজগুলো, অন্যায় কাজগুলো আমি করব, এটা আমার চরিত্র নয়, বরং যেসব কাজে তোমাদেরকে বাধা দিই সেসব কাজ থেকে আমিও বিরত থাকি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, সংস্কার করা, মাস্তাতাতু যথাসাধ্য, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমার তৌফিক তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সাথেই জড়িত রয়েছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, শক্তি সামর্থ্য দেন, তাহলে সেটা হতে পারে। আলাইহি তাওয়াক্কালতু, এবং তার প্রতি আমি ভরসা রাখি, আস্থা রাখি, ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি মুখ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 89 ইরশাদ করছেন, ওয়া ইয়া কওমি লা ইজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহ ওমা কওম লূতি মিনকুম বিবাঈদ। আল্লাহ পাক এখানে শুআইব আলাইহিস সালামের যে সম্প্রদায়ের সাথে যে সব কথাবার্তা হয়েছিল সেসব কথা বর্ণনা করছেন, এবং শোয়েব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক যে ধ্বংস করলেন তাদের পাপের কারণে, তাদের শিরক কুফরের কারণে, সেসব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়ায়া কওমি, শোয়েব আলাইহিস সালাম বলে, হে আমার সম্প্রদায়, লা ইজরিমান্নাকুম শিকাকি, আমার শত্রুতা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, আন ইউসিবাকুম মিসলা মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহ, যে তোমাদের উপর ওই সব বিপদ আপদ না চলে আসে যে সব বিপদ আপদ এসেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর, এইরকম সোয়ালী আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর। ওমা কওম লূতি মিনকুম বিবাঈদ, আর লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা তো তোমাদের থেকে বেশি দূরে না, স্থানের দিক থেকেও কাছে আর সময়কালের দিক থেকেও কাছে, সুতরাং এসব থেকে তোমরা শিক্ষা নাও, ভুলে যেও না। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো, আল্লাহ তোমাদের মাফ করবেন। সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে তোমরা প্রত্যাবর্তন করে, তওবা করে ফিরে আসো। ইন্না রাব্বি, নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত দয়াবান এবং ভালোবাসা পোষণকারী। আল্লাহ পাকের নাম একটি হচ্ছে রহিম, আরেকটি নাম হচ্ছে ওদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি ভালোবেসে থাকেন, বড়ই ভালোবেসে থাকেন তার নেক বান্দাদেরকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুল্লাহুমুর রহমান উদ্দা, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে আসে এবং সৎকর্মশীল হবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক তাদের জন্য ভালোবাসা নির্ধারিত করে দিবেন তার পক্ষ থেকে, তার নেক বান্দাদের পক্ষ থেকে, এবং আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। আল্লাহ পাক বলছেন যে কালু ইয়া শুআইব মা নাফকাহু কাসীরা মিম্মা তাকুল ওয়া ইন্না লানারাকা ফিনা যাঈফান ওয়া লাউলা রাহতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। আল্লাহ পাক বলছেন যে শুআইব আলাইহিস সালামের জাতিরা তখন শুআইব আলাইহিস সালামকে জবাবে বলল, হে শুআইব, মা নাফকাহু কাসীরা মিম্মা তাকুল, তুমি যেসব কথা বলো সেসবের অধিকাংশ বুঝি না, তোমার কথা কিছু বুঝি না। এইরকম বিরক্তি বোধ করে অনেক বেদিন লোকেরা ভালো মানুষের ওপর, যারা অভাবী গরিব মানুষ অথবা ওই রকমের প্রভাবশালী নয় কিন্তু ভালো কথা বলছে, তাদের সম্পর্কে এইরকম কথা বলে থাকে, এটি হচ্ছে কাফেরদের চরিত্র যে আল্লাহর নেক বান্দাদের সাথে এইরকমের আচরণ করে থাকে। মা নাফকাহু কাসীরা মিম্মা তাকুল, তুমি যা বলছো তার অধিকাংশ কথাই বুঝি না, কি বলছো বুঝি না। ওয়া ইন্না লানারাকা ফিনা যাঈফা, এবং আমরা তোমাকে আমাদের মাঝে অত্যন্ত দুর্বল মনে করি, তোমার না বংশ বলি আছে, না তোমার আত্মীয় স্বজন রয়েছে, না তোমার কাছে ধনজন রয়েছে, তুমি তো আমাদের মাঝে দুর্বল মানুষ, আর এই বড় বড় কথা কেন। ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, তোমার যদি বংশের লোকেরা না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে সংসার করে দিতাম। ওমা আনতা আলাইনা বিআজিজ, এবং তুমি আমাদের কাছে কোনো ক্ষমতাই রাখো না। قال يا قوم اراحتي اعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا ان ربي بما تعملون محيط। তখন শুআইব আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, বড় আক্ষেপ লাগে, اراحتي اعز عليكم من الله, আল্লাহর চাইতে তোমাদের উপর আমার বংশধরই বেশি প্রবল শক্তিশালী, যে আমার বংশ আছে সেজন্য আমাকে ভয় করো, আর আমার বংশকে ভয় করো, আর আমাকে সংসার করবে না পাথর দিয়ে, আর আমার বংশ না থাকলে আমাকে সংসার করে দিতে, আল্লাহর চাইতে বেশি প্রবল মনে করেছে আমার বংশকে, আল্লাহকে ভয় করো না। ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যাহিরিয়া, এবং তোমরা আল্লাহ পাককে তোমাদের পিছনে একেবারে ফেলে রেখেই দিয়েছো, কোনো পরোয়া করো না, বেপরোয়া হয়ে গেছো। ইন্না রাব্বি বিমা তাআমালুনা মুহিত, নিশ্চয় আমার প্রতিপালক যা কিছু তোমরা করো সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ওয়া ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, سوف تعلمون من ياتيه عذاب يخزيه ومن هو كاذب ارتقبوا اني معكم رقيب হে আমার সম্প্রদায়, এ মালু আল্লাহ মাকানাতিকুম, তোমরা আপন আপন জায়গায় নিজের কর্ম করতে থাকো। ইন্নি আমিনুন, আমিও নিজের কর্ম করছি। সাওফা তাআলামুন, শীঘ্রই জানতে পারবে। মাইয়াতিহি আযাবুর ইউখযিহ, যার উপর আযাব এসে আপতিত হবে তাকে অবশ্যই লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেবে। ওমান হুয়া কাযিব, আর যেই ব্যক্তি মিথ্যুক তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেবে। ওয়ারতাকিবু, আর তোমরা প্রতীক্ষায় থাকো। ইন্নি মাআকুম রাকিব, আমিও অপেক্ষায় থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযিনা আমানু মাহু বিরহমাতিন মিন্না ওয়াখাযাতিল লাযিনা যালামু সাইহাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। যখন আমার আদেশ চলে আসলো, আল্লাহ পাক বলছেন, আমার যখন আযাব শাস্তির আদেশ চলে আসলো যে শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় মাদিয়ানবাসীকে ধ্বংস করে দেব, নাজ্জাইনা শুআইবান, তখন শুআইব আলাইহিস সালামকে আমি মুক্তি দিয়ে দিলাম। ওয়াল্লাযিনা আমানু মাহু, তার সাথে যারা ঈমান নিয়েছেন তাদেরকে আমি রেহাই দিয়ে দিলাম। বে রহমতি মিন্না, আমার রহমতে। ওয়া আখাযাতিল লাযিনা যালামুস সাইহা, আর যেসব লোকেরা জুলম অত্যাচার করেছিল, পাপাচারে লিপ্ত হয়েছিল, তাদেরকে প্রচন্ড শব্দ আঘাত হানল। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের নিজ নিজ বাড়িতে নতজান হয়ে পড়ে থাকলো। কাল্লাম ইয়াগনাউ ফিহা, মনে হচ্ছিল যে তারা এখানে ছিলই না, এই জাতি কখনো এখানে বসবাস করেনি। এইভাবে আল্লাহ পাক সমূলে বিনাশ করে দিয়েছেন। আলা বুদান লি মাদিয়ান কামা বায়দাত সামুদ, জেনে রাখো যে সর্বনাশ হোক, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক এ মাদিয়ানবাসীরা, যেমন সামুদ সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূর হয়েছে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইরশাদ করেছেন তারপরে মূসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানি মুবিন, আর নিঃসন্দেহে মূসা আলাইহিস সালামকে আমার আয়াতসমূহ এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, নিদর্শন নিয়ে প্রেরণ করেছিলাম। এলা ফিরাউনে, ফিরাউনের কাছে, ও মালাইহি, এবং তার নেতৃবৃন্দের কাছে। ফাত্তাবাউ আমরা ফিরাউন, কিন্তু এরা ফিরাউনের আদেশের অনুসরণ করেছিল। ওমা আমরু ফিরাউনা বিরশিদ, অথচ ফিরাউনের কাজকর্ম ভালো ছিল না, ফিরাউনের আচার আচরণ, ফিরাউনের কথাবার্তা ভালো ছিল না, অহংকারী ছিল। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা ফাউরাদাহুমুন নার ওয়া বিসার লুরদুল মাউরুদ, আল্লাহ বলছেন যে এই ফিরাউন তার সম্প্রদায়ের আগে আগে থাকবে কিয়ামতের দিনে। ফাউরাদাহুমুন নার, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে, এই ফিরাউনি তার জাতিকে জাহান্নামের দিকে নিয়ে গেছে এবং জাহান্নামে নিয়ে যাবে। ওয়া বিসার লুরদুল মাউরুদ, আর এই অবতরণ স্থল যাতে তারা অবতীর্ণ হবে, যাতে তারা উপনীত হবে, এটা কতই না নোংরা জাহান্নাম। আল্লাহ পাক বলেছেন, উতবিউ ফি হাযিহি লানা ওয়া ইয়াউমাল কিয়ামাতি বিসার রিফদুল মারফুদ, আর এই ফিরাউন আর ফিরাউনের অনুসারীদের, ফিরাউনের ভক্তদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত পিছনে ছুটছে এই পৃথিবীতেও, ফি হাযিহি ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিবসেও। বিসার রিফদুল মারফুদ, এবং আল্লাহ পাক বলছেন এই পুরস্কার কতই না নিকৃষ্ট হবে যা তাদেরকে দেওয়া হবে। যালিকা মিন আমবাইল কুরআন নাকুসুহু আলাইকা মিনহা কায়িমুন ওয়া হাসীদ, আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে বিভিন্ন জনপদের সংবাদ। নাকুসুহু আলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা তোমার সামনে আমি বর্ণনা করছি, মিনহা কায়িমুন ওয়া হাসীদ, যার মধ্যে কিছু দাঁড়িয়ে রয়েছে আর কিছু কর্তিত ফসলের দশা প্রাপ্ত হয়েছে, কিছু গ্রাম বস্তি তো দাঁড়িয়ে রয়েছে, এখনো সেখানে মানুষ বসবাস করে, আর কিছু এমন হয়ে রয়েছে যেমন ফসল কেটে ফেলে রাখা হয় আর সেই ফসলের কোনো অস্তিত্ব থাকে না, দাঁড়িয়ে থাকে না, ওই রকমই সেসব বাড়ি ঘর জনবস্তি সব ধ্বংস হয়ে গেছে। অমা জালামনাহুম, আমি তাদের উপর জুলুম করিনি, ওয়ালাকিন জালামু আনফুসাহুম, বরং তারা নিজেদের উপর জুলুম অত্যাচার করেছে, শিরক ফুরি করে পাপে লিপ্ত হয়ে। ফাম আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক ওমা যাদুহুম গায়রা তাতবীব, আর তাদের যে উপাস্যরা ছিল, তাদের যে বাতিল মাবুদগুলো ছিল, সেগুলি তাদের কোনো কাজে আসেনি যখন তাদেরকে আল্লাহ পাকড়াও করেছিলেন। আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে আহ্বান করতো আল্লাহকে বাদ দিয়ে, মিন শাইইন, কোনো ক্ষেত্রেই কোনো কাজে আসেনি। লাম্মা জাআ আমরু রাব্বিক, যখন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের আযাবের আদেশ চলে এসেছিল, ওমাযাদুহুম গায়রা তাতবীব, আর তাদের ধ্বংস বৃদ্ধি করা ছাড়া আর কিছুই তারা করেনি। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ পাক বলছেন যে এইভাবে তোমার প্রতিপালক পকড়াও করে থাকেন। ইযা আখযাল কুরা, যখন কোন জনপদের অধিবাসীদেরকে তিনি ধরে থাকেন তার আজাবে। ওয়াহিয়া জালিমা, আর সেই জনপদের অধিবাসীরা জুলম অত্যাচারে লিপ্ত হয়ে যায়। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, নিশ্চয় তার পকড়াও অত্যন্ত ভয়াবহ এবং বড়ই কঠিন। আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয় এতে রয়েছে নিদর্শন। লিমান খাফা আযাবাল আখিরা, ওই সব লোকদের জন্য তারাই উপকৃত হবে যারা পরকালের আযাবকে ভয় করবে। আর যারা শুধু দুনিয়া, এই দুনিয়া পর্যন্ত তাদের দৃষ্টি সীমাবদ্ধ, তারপরে তারা কিছু দেখে না আর আশাও রাখে না, তাদের কোনো সংশোধন হবে না এবং তাদের জন্য এতে কোনো নিদর্শনও নেই, আর এই দিয়ে তাদের কোনো রকমের জীবনের সংস্কার ও হবে না। আল্লাহ পাক বলছেন যালিকা ইয়াউমুন মাজমুউল্লাহুন নাস, এই এমন এক দিবস হবে যেই দিন মানব জাতিকে একত্রিত করা হবে। ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ, আর এই দিন এমন দিন হবে যেই দিন সকলে সেখানে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে, এবং সবাইকে সেখানে আল্লাহ পাকের দরবারে জবাবদেহি করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মাদুদ, আর আমি এদেরকে এক নির্দিষ্ট সময়ের জন্য বিলম্বিত করি মাত্র। তাদেরকে যে আমি ছেড়ে রেখেছি তার মানে এই নয় যে আমি তাদের সম্পর্কে জানি না অথবা তাদেরকে আমি চিরকালের জন্য ছেড়ে দিয়েছি, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে বিলম্বিত করেছি। ইয়াউমায়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি ফামিনহুম শাকিয়্ম ওয়া সাঈদ, সেই দিনকে স্মরণ করো পরকালকে, কিয়ামতের দিবসকে, যেই দিন আগমন করবে লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, আল্লাহর হুকুম ছাড়া কেউ সেখানে মুখ খুলতে পারবে না, কথা বলতে পারবে না। সেখানে মানব জাতি দুই ভাগে বিভক্ত হবে, ফামিনহুম শাকিয়ম ওয়া সাঈদ, তাদের একদল হবে হতভাগা বদনসিব, ওয়া সাঈদ আরেক দল হবে সৌভাগ্যবান খুশনসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআম্মাল্লাযিনা শাকু, পক্ষান্তরে যারা হতভাগা হবে ফাফিন্নার, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে অবস্থান করবে। লাহুম ফিহা যাফিরুম ওয়া শাহিক, তাতে তাদের হাহুতাশ এবং আর্তচিৎকার থাকবে। خالدين فيها ما دامت السماوات والارض الا ما شاء ربك ان ربك فعال لما يريد, সেখানে তারা চিরকাল জাহান্নামে বসবাস করবে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকে। এটা হচ্ছে আরবির বাক পদ্ধতি, আরবি ভাষার এটি হচ্ছে বাগধারা বা বাক পদ্ধতি, যে আসমান জমিন যতদিন থাকবে, অথচ সেই সময় যখন জাহান্নামে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন এই আসমান জমিন কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এনের বলার উদ্দেশ্য হচ্ছে যে চিরকাল সেই জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না। যেমন মহান আল্লাহ অন্য জায়গায় ইরশাদ করেছেন ওমা হুম বিখারিজিন মিনান নার, সেই জাহান্নাম থেকে কখনো তারা বেরিয়ে আসতে পারবে না। ইল্লা মা শা রাব্বুক, তবে তোমার প্রতিপালক যদি চান কোনো কিছু, আল্লাহ পাকের চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না। তাই আল্লাহ পাকের চাওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে, এর মানে এই নয় যে জাহান্নাম থেকে কোনোদিন কোনো কাফের মুশরিক যারা বড় শিরক বড় কুফরি করে মারা গেছে তারা বেরিয়ে আসবে। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয় তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তাই করে থাকেন। ওয়াম্মাল্লাযিনা সাঈদু, পক্ষান্তরে যারা সৌভাগ্যবান হয়েছে, ফাফিল জান্নাত, তারা জান্নাতে অবস্থান করবে, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করবে, মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, যতদিন আসমান জমিন রয়েছে, এটি হচ্ছে আরবির বাগধারা। ইল্লা মা শা রাব্বুক, তবে তোমার রব যদি চান, আতা আন গায়রা মাজুজ, এমন এই দান হবে যা অব্যাহত পুরস্কার, চিরকাল এই পুরস্কার বহাল থাকবে। ফালা তাকুফি মিরিয়াতি মিম্মা ইয়াবুদু হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল ওয়া ইন্না লামুওয়াফফুহুম নসীবাহুম গায়রা মানকুস। মহান আল্লাহ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী, ফালা তাকুফি মিরিয়াতি মিম্মা ইয়াবুদু হাউলাই, এসব লোকেরা যেসবের উপাসনা করছে, যেসবের ইবাদত বন্দেগী করছে আল্লাহকে বাদ দিয়ে, সে সম্পর্কে তুমি সন্দিহান হইও না, কোন রকমের সন্দেহে থাকিও না, যাতে করে তোমার মধ্যে এই সন্দেহ না হয় যে এদেরকে আল্লাহ অবসর দিয়েছেন, তার মানে কি এদের দিনের, এদের ধর্মের কোন অস্তিত্ব আছে, এদের কোন ভিত্তি আছে, এরকম কোন সন্দেহ না হয়। মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল, এরা তো ওই সবেরই ইবাদত করে, উপাসনা করে, যে সবের ইবাদত করত এর পূর্বে তাদের পূর্বপুরুষরা আল্লাহকে বাদ দিয়ে। ওয়া ইন্না লামুওয়াফফুহুম নসীবাহুম গায়রা মানকুস, আর আমি তাদের প্রাপ্য পূর্ণরূপে প্রদান করব, গায়রা মানকুস, আর তাতে কোন রকমের কমতি করা হবে না, যে যেমন কাজ করবে তাকে তেমন আমি অবশ্যই বদলা দেব, এতে কোন রকমের ঘাটতি করা হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফা ফী ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফী শাক্কিম মিনহু মুরীব। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম, অর্থাৎ তাওরাত প্রদান করেছিলাম ইতিপূর্বে। ফাখতুলিফা ফি, তার সম্পর্কেও মতবিরোধ করা হয়েছিল, তার সম্পর্কেও মতবিরোধ করা হয়েছিল, অর্থাৎ সেখানেও মানুষ দুই দলে বিভক্ত হয়েছিল। এক দল তার প্রতি ঈমান নিয়ে এসেছিল, আরেক দল ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা তার নবুয়াতকে, তার রিসালাতকে অস্বীকার করেছিল। আর এই হক বাতিলের সংঘর্ষ কিয়ামত পর্যন্ত থাকবে, ভালো মন্দ কিয়ামত পর্যন্ত থাকবে, আর এই মতভেদ থাকবেই। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষের স্বভাব হচ্ছে সর্বদাই মতভেদ করা। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আর হে নবী, তোমার রবের পক্ষ থেকে যদি এর পূর্ব সিদ্ধান্ত না হয়ে যেত, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আগে ফয়সালা না হয়ে যেত যে আল্লাহ পাক যারা কাফির জাতি, যারা মুশরিক, যারা অবাধ্য, যারা পাপিষ্ঠ, তাদেরকেও নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক ছাড় দিয়ে থাকেন, লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের ফয়সালা করে দেওয়া হতো, অর্থাৎ তাদেরকে দ্রুত ধ্বংস করে দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, এবং তারা সংশয়ের মধ্যে সন্দেহপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সর্বদাই যারা বাতিলপন্থী তারা সংশয়ে সন্দেহে নিমজ্জিত থাকে। আল্লাহ পাকের সাদ করেছেন, ওয়াইন্না কুল্লাল লাম্মা লা ইউফি আন্নাহুম রাব্বুকা আমালাহুম ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, আর এতে কোনো সন্দেহ নেই যে নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্য, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালক পূর্ণ মাত্রায় তাদেরকে তাদের কর্মের প্রতিদান দেবেন। এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলের প্রতিফল পূর্ণ মাত্রায় দান করবেন। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, যা তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাসতাকিম কামা উমিরত ওমান তাবা মাক ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তাআমালুনা বসীর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে ওইভাবে ওই পথের ওপর তুমি অটল থাকো। আল্লাহ পাক নবী করিম সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি তোমার দিনের ওপর যে পথ তোমাকে দেখানো হয়েছে তার উপর তুমি অটল থাকো, সুদৃঢ় থাকো। ওমান তাবা মাক, এবং তোমার সাথে যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে এসছে, ঈমান নিয়ে এসছে, তারাও যেন যেমন ভাবে আদেশ করা হয়েছে সেইভাবে তারা দিনের ওপর অটল থাকে। আল্লাহ পাক এখানে অটল থাকতে বলেছেন দিনের ওপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই দিন বলে আখ্যায়িত করেছেন। কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামে কওলান, ইসলামে আসার পরে আমাকে একটি সংক্ষিপ্ত কথা বলে দেন যে যেটা আমার জন্য যথেষ্ট হয়, লা আসআলু আহাদান বাদাকা, আর এর পরে যেন কাউকে জিজ্ঞাসা না করতে হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কথা মাত্র বলেছিলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, তারপর এই পথের ওপর সুদৃঢ় হয়ে থাকো, অটল হয়ে থাকো। দিনের উপর অটলতা, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অধিকাংশ মানুষ যারাও দিনের কাজ করে তাদের অধিকাংশই দিনের উপর অটল থাকে না। প্রথম কথা, অধিকাংশ মানুষ আল্লাহর দিন থেকে সরে রয়েছে, কুফুরি শিরকে রয়েছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ দ্রোহিতার কাজ করেছে। আর কিছু লোক যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের মধ্যে রয়েছে, তাদের অধিকাংশই আবার দিনের উপর অটল নয়। কিছু সময় হয়তো তাদের জীবনের ভালো কাজ করে, আবার দিনের উপর অটল থাকতে পারে না। এই জন্য দেখা যায় যখন বিপদ আপদ আসে তখন নামাজ শুরু করে দেয়, বিপদ আপদ আসে যখন বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলে মেয়ে স্ত্রী মারা গেছে, তখন একটু সৎ হয়ে যায়, যখন কোন রকমের দুর্ঘটনা হয়েছে তখন সতর্ক হয়ে যায়, আর পাপকে পাপ মনে করে হয়তো, কিন্তু কিছুদিন পরে আবার ভুলে গিয়ে পাপে ডুবে পড়ে, আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। এইরকমই এক শ্রেণীর মানুষ আছে যারা দিনের উপর অটল নয়, কিছু অংশ দিনের মধ্যে রেখেছে আর কিছু অংশ নিজের জীবনের দিন থেকে বাইরে রেখেছে। ব্যক্তি জীবনে কিছু ইবাদত বন্দী করলে দেখা যায় তারা পারিবারিক জীবনে দিন পালন করে না। পারিবারিক জীবনে যদি দিন পালন করে, ব্যক্তি জীবনে পালন করে, তাহলে সামাজিক ক্ষেত্রে দিন পালন করে না। এই জন্য অনেক নামাজি মানুষকে দেখা যায়, অনেক ধার্মিক মানুষদেরকে দেখা যায় যে এই কিছু কাজের মধ্যে তো ইবাদত বন্দীগীতে ধার্মিক, কিন্তু আচার আচরণের ক্ষেত্রে ধার্মিক নয়, সমাজের সাথে সুসম্পর্কের দিক থেকে ধার্মিক নয়, মানুষের গীবত করে থাকে, মানুষের ক্ষতি সাধন করে থাকে, অন্তরে হিংসা বিদ্বেষ থাকে। তো এইভাবে তারা নিজের অটলতাকে নষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার সাথে যারা তওবা করে ফিরে এসছে, অর্থাৎ মুমিন, তারাও যেন দিনের উপর অটল থাকে। আল্লাহর দিনের উপর অটল থাকলে আল্লাহ পাক মহাপুরস্কার রেখেছেন। ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون الله বলছেন যারা বলবে যে আমাদের প্রতিপালক আল্লাহ ثم استقاموا তারপর এই দিনের উপর অটল হয়ে যাবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নামিয়ে দেন তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা ফেরেশতা আসেন মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরেশতাদেরকে অবলোকন করে মালাকুল মওত চলে এসেছেন রহমতের ফেরেশতারা চলে এসেছেন সৎ লোকদের আত্মা গ্রহণ করার জন্য এবং সেই সময় এই ফেরেশতাগণ আশ্বাস দেন সাহস দেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভয় করিও না এবং দুশ্চিন্তাও করিও না ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন যে জান্নাতের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আর এই রকমই সুসংবাদ পেশ করা হয় পরকালে বিচার দিবসে যখন হাহাকার অবস্থা থাকবে যখন প্রত্যেকে নফসি নফসি করবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে বাবা ছেলের খোঁজ নেবে না ছেলে বাবার খোঁজ নেবে স্বামী স্ত্রীর খোঁজ নেবে স্ত্রী স্বামীর খোঁজ নেবে না একে অপর থেকে পালাতে থাকবে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে ফেরেশতাদের মাধ্যমে ওই সব লোকদের জন্য যারা দিনের উপর অটল থেকেছে ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা তোমাদের পৃথিবীতে বন্ধু ছিলাম আর এই পরকালেও তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন এখানে যা তোমাদের মন চাইবে তাই পাবে এবং যা কিছুই তোমরা তলব করবে তাই তোমাদেরকে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন যে দেখো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেইভাবে তুমি অটল থাকো আর তোমার সাথীরাও যাতে করে অটল থাকে ওয়ালা তাতগাও এবং সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করিও না আর মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ যখন একটু অভাবমুক্ত মনে করে নিজেকে যখন সচ্ছল হয়ে যায় যখন দেখে যে আমি তো আর কারো প্রয়োজন মনে করি না তখন সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে কাল্লা ইন্নাল ইনসান লা ইয়াতগা আর-রাহুস্তাগনা মানুষ সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে ওই সময় যখন দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক পথের উপর কায়েম রাখেন এবং সীমা লঙ্ঘন বাড়াবাড়ি থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাহু বিমা তাআমালুনা বাসির নিঃসন্দেহে আল্লাহ পাক তোমরা যা কিছু করো সবকিছুই দেখছেন ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন আল্লাহ পাক বলছেন যে তোমরা জালেমদের দিকে ঝুঁকে যেও না যদি জালেমদের দিকে ঝুঁকে পড়ো ফাতামাসসাকুমুন নার তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক বন্ধু হবে না সুম্মা লা তুনসারুন এবং তোমাদের সাহায্য করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ইরশাদ করছেন যে জালেম যারা সে কাফের মুশরিক জালেম হোক অথবা পাপিষ্ট জালেম হোক তাদের ক্ষেত্রে তোমরা দুর্বলতা রাখিও না তাদের ক্ষেত্রে তোমরা তাদেরকে দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিও না ছাড় দিও না যে তোমাদের সাথে সমঝোতার জন্য আমরা আমাদের দিনের কিছু অংশ ছেড়ে দেবো আর তোমাদের সাথে সমঝোতা করে নেব আমরা দিনের বহু কিছু পালন করব না আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা দিনের ফরজ ওয়াজিব ছেড়ে দেবো অথবা বেশ কিছু হারাম নাজায়েজ কাজ করব এবং তাদের সাথে মিলেমিশে থাকতে চাইব এই ক্ষেত্রে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে যারা জালেম গুনাহগার তাদের দিকে তোমরা ঝুঁকে পড়িও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আজকে অধিকাংশ মানুষ দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য শিরকে অংশ নিয়ে থাকে বিদাতে অংশ নিয়ে থাকে হারাম নাজায়েজ কাজে অংশ নিয়ে থাকে হারাম ব্যবসা বাণিজ্য করে থাকে যারা হারাম ব্যবসা বাণিজ্য করে অথবা হারাম অনুষ্ঠান করছে এমন অনুষ্ঠান করছে যেখানে হারাম কাজ হবে বিবাহ শাদীর ক্ষেত্রে গান বাজনা ইত্যাদি হচ্ছে অথবা সেখানে অবৈধ কাজ হচ্ছে অবাধ মেলামেশা হচ্ছে সেখানে ভিডিও ক্যামেরা করা হচ্ছে মহিলাদের এই রকম পাপগুলি হচ্ছে সেখানেও তাদের সাথে খাতির রাখার জন্য তাদের দিকে ঝুঁকে পড়ে এবং তাদের অন্যায়ের প্রতিবাদ করে না বরং ওই সব মজলিসে অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকে আল্লাহ পাক বলছেন যে এই রকম হলে জাহান্নামে যেতে হবে এবং আল্লাহ পাক ছাড়া কেউ তোমাদের সাহায্যকারী থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 114 তে ইরশাদ করেছেন ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন মহান আল্লাহ ইরশাদ করেছেন এখানে সালাতের হুকুম সম্পর্কে এবং এই আয়াতে পাঁচ ওয়াক্ত সালাতের দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে তারফাইন নাহার দিনের দুই প্রান্তে তাহলে সকালবেলাও সালাত রয়েছে আর বিকেল বেলাও সালাত রয়েছে আযুলাফা মিনাল লাইল আর রাতের কিছু অংশে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত আর নিশ্চয় নেকি সমূহ গুনাহগুলিকে শেষ করে দেয় নেকি করলে নেকি গুনাহগুলিকে দূর করে দেয়। জালিকা যিকরা লিযাকিরিন, আর এতে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহ পাক এখানে দুনিয়ার দুই প্রান্তে সালাত আদায় করতে বলেছেন, আর তা হচ্ছে ফজর জোহর আসর নামাজ, উজ্জ্বলা ফামিনাল্লাহ রাতের কিছু অংশে অর্থাৎ মাগরিব ইশা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন যে নেকি করলে গুনাহ দূর হয়ে যায়, তাহলে আমাদেরকে বেশি বেশি নেকি বাড়াতে হবে। আমরা ভুল যুক্ত, আমরা ত্রুটি যুক্ত, সুতরাং আমাদের জীবনে যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলি সংশোধনের জন্য আমাদেরকে নেকির পরিমাণ বাড়াতে হবে, আর গুনাহ থেকে ছোট হোক বড় হোক আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, যেমন ইতিবাচক কাজ করা নেকির কাজ, তেমনি গুনাহগুলি থেকে বেঁচে থাকা নেতিবাচক কাজ, এগুলিও হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াসবির ফাইন্নাল্লাহ লা ইউযি আজরাল মুহসিনিন, হে নবী তুমি ধৈর্য ধারণ করো, নিঃসন্দেহে আল্লাহ পাক যারা সৎকর্মশীল তাদের মেহনতকে বিনষ্ট করেন না, তারা যে কর্ম করেন তাদের কর্ম ফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনষ্ট করেন না। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ ইল্লা ক্বালিলাম মিম্মান আনজাইনা মিনহুম ওয়াত্তাবাল লাযিনা যালামু মা উতরিফু ফী ওয়া কানু মুজরিমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তাহলে তোমার পূর্ব যুগের লোকেদের মধ্যে এমন সৎকর্মশীল কেন হয়নি? তোমার পূর্বে যেসব জাতিরা ছিল, যেসব লোকেরা ছিল, তাদের মধ্য থেকে উলু বাকিয়াতিন অর্থাৎ সৎকর্মশীল, যাদের কিছু আমল অবশিষ্ট থাকে, যারা কিছু আমল কিছু কর্ম পরকালের জন্য বাকি রাখে, দুনিয়াতে নগদ নগদ শুধু গ্রহণ করে না, এইরকম সৎকর্মশীল কেন হয়নি? যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা হতে বাধা দিত, ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা থেকে বাধা দিত, অন্যায় কাজের প্রতিবাদ করত, ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, তবে যেসব লোকদেরকে আমি আমার আজাব থেকে পরিত্রাণ দিয়েছিলাম তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক রয়েছে, কমই ছিল তাদের সংখ্যা যারা এই ভালো কাজকে প্রত্যেক যুগে চালিয়ে গেছে। ওয়াত্তাবাল্লাযিনা যালামু মা উতরিফু ফী, আর জালেম লোকেরা যা কিছু তাদেরকে ভোগ বিলাস সুখ স্বাচ্ছন্দ্যের বস্তু দেওয়া হয়েছিল সেগুলিতে লিপ্ত থাকতো, তারা সেগুলির অনুসরণ করেছে অর্থাৎ সেগুলিতে তারা লিপ্ত ছিল, ওয়া কানু মুজরিমিন, আর এরাই ছিল বড় অপরাধী। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক কোন জনপদকে ধ্বংস করবেন না বেজুলমিন, কোন অন্যায় অত্যাচারের কারণে, আল্লাহর প্রাপ্যের ক্ষেত্রে হোক, মানুষের প্রাপ্যের ক্ষেত্রে হোক, শিরকের ক্ষেত্রে হোক, যেটাকে বড় জুলম বলা হয়েছে, যে কোনো জুলম, সবগুলি জুলম। জুলম মানে আমরা অনেকেই মনে করি যে শুধু মানুষ মানুষের যদি জুলম করে তাহলে জুলম হয়, কিন্তু আল্লাহর হক নষ্ট করা হচ্ছে সবচেয়ে বড় জুলম, আর আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে তার তাওহীদ, তার একত্ব প্রতিষ্ঠা করা। সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, আল্লাহ ছাড়া অন্যকে মনের কামনা বাসনা পূরণকারী মনে করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশা রাখা যে সেখান থেকে কিছু পাওয়া যাবে এমন অসাধারণ জিনিস যেটা সাধারণ মানুষ দিতে পারে না, এগুলি হচ্ছে সবচেয়ে বড় জুলম। ইন্না শিরকা লা জুলমুন আযীম, আল্লাহ পাক বলছেন যে কোন জনপদের লোকদেরকে আল্লাহ পাক জুলমের কারণে ধ্বংস করেন না, ও আহলুহা মুসলিহুন, যতক্ষণ পর্যন্ত সেখানকার অধিবাসীরা সংস্কার এবং সংশোধনের কাজে লিপ্ত থাকে। যদি তারা সংস্কারের কাজ চেষ্টা করে, সংশোধন করার চেষ্টা করে, ভালো কাজের উপদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, যদিও অধিকাংশ মানুষ অথবা এক শ্রেণীর মানুষ পাপে লিপ্ত রয়েছে, ফরজ ওয়াজিবে গাফিলতি করছে, কিন্তু প্রত্যেক জাতিতে যদি ভালো মানুষ থাকে যারা নিজেরা সৎকর্মশীল হবে এবং অন্যদেরকে ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজের প্রতিবাদ জানাবার লোক থাকবে, তাহলে আল্লাহ পাক ওই দেশকে ওই গ্রামকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। তোমার প্রতিপালক যদি চাইতেন তো মানুষকে একটি জাতিতে পরিণত করতেন, একটি জাতি থাকতো, যেমন আল্লাহ পাক এক জাতি করে মানুষকে সৃষ্টি করেছেন, যেমন আল্লাহ পাকের আরেকটি আয়াত রয়েছে, কানান্নাস উম্মাত ওয়াহিদা, মানব জাতি ছিল একটি জাত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দীর্ঘকাল পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহ পাকের তৌহিদ একত্রের উপর ছিল এবং আল্লাহ পাকের দিন তারা মেনে চলতো। আবাস আল্লাহুন নবীন মুবাশশিরিন মুনজিরিন, তারপরে যখন শিরক কুফরি দেখা দিল তখন আল্লাহ পাক রব্বুল নবী রাসূলগণকে প্রেরণ করলেন সুসংবাদ দাতা করে, সতর্ককারী করে, তখন মানব জাতি দুভাগে বিভক্ত হয়ে গেল, একদল কুফরি করলো যারা মানতে রাজি হলো না সতর্ক সাবধান করার পরেও, আর একদল আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের দিকে ফিরে আসলো। আল্লাহ পাক এরশাদ করছেন যে আল্লাহ পাক যদি চাইতেন তো একটি জাতিতে পরিণত করে দিতেন, জোরপূর্বক এবং তাদের কোন রকমের এখানে ক্ষমতা কাজ করতো না। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তবে তারা সর্বদাই মতভেদ করতে থাকবে, সব সময় তাদের মধ্যে বিভেদ এবং তাদের মধ্যে ইখতিলাফ থেকে যাবে। ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে হে নবী তোমার প্রতিপালক যার উপর বিশেষ ভাবে দয়াবান হয়েছেন, যাকে আল্লাহ পাক তার রহমত দিয়ে ঢেকে নেবেন, সেই ব্যক্তি আল্লাহর দিক নির্দেশনা থেকে মতভেদ করবে না, আল্লাহ প্রদত্ত বিধান থেকে অন্যদিকে ফিরে যাবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের বিধানের বাস্তবায়ন করবে। এ হচ্ছে আল্লাহ পাকের তাহলে বিশেষ রহমত। ওয়ালিজালিকা খালাকাহুম, আর এই জন্যই আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন যে তাদেরকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এবং ওই স্বাধীনতার ক্ষেত্রে তারা ভালো ক্ষমতার প্রয়োগ করছে না খারাপ ক্ষমতার অপব্যবহার করছে, এবং সেই খারাপ ক্ষমতাকে ব্যবহার করে তারা পাপিষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা লা'আমলা'আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান-নাসি আজমাইন। আর হে নবী তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে, এই মানব জাতিকে সৃষ্টি করার মাধ্যমে এবং মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া, হকপন্থী আর বাতিলপন্থী, সত্যপন্থী আর মিথ্যাপন্থী, ভালো মানুষ আর অসৎ মানুষ, আল্লাহ পাক যে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, বিশ্বাসী আর অবিশ্বাসী, একত্রে বিশ্বাসী আর বহুত্ববাদী, আল্লাহ পাক যে ভাগ করেছেন এই জন্য যে আল্লাহ পাকের কথা আর বাস্তবায়ন হয়েছে, যে লা'আমলা আন্না জাহান্নামা, অবশ্যই আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, মিনাল জিন্নাতি ওয়ান-নাসি আজমাইন, জিন এবং মানুষ সকলকে দিয়ে, অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষ এই জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বাণীর বাস্তবায়নের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই দুই ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, এবং তাদেরকে তার সাথে স্বাধীনতাও দিয়েছেন, এমন নয় যে তাদেরকে বেঁধে দিয়েছেন, সুতরাং তারা নড়াচড়া করতে পারে না, তাদের হাত পা অবশ হয়ে রয়েছে, ভালো কাজের দিকে যেতে পারে না, এমন বিষয় নয়। বরং যেমন পৃথিবীর ক্ষেত্রে তারা নিজের উন্নতির জন্য মেহনত পরিশ্রম যত পারে করে যাচ্ছে, এবং দুনিয়ার নেতৃত্ব হাসিল করার জন্য তাদেরকে বলতে হয় না, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হাসিল করার জন্য তাদেরকে বলতে হয় না, খাওয়ার জন্য তাকে বলতে হয় না যে তুমি খাবার খেয়ে নাও, ঠিক তেমনি দিনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলম সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছেন, আর সেইভাবে চলার জন্য পূর্ণ আল্লাহ পাক স্বাধীনতাও দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আমবাই রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক আল আয়া, অর্থাৎ রাসূলদের যেসব সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করলাম, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে হে নবী তোমার কাছে রাসূলদের যেসব সংবাদ আমি বর্ণনা করলাম, মা নুসাব্বিতু বিহি ফুআদাক, তা দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে তোমার অন্তরকে মজবুত করা, তোমার মনে সাহস জাগানো। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আম্বিয়া এবং রাসূলগণের সংক্ষেপে ঘটনাবলী বর্ণনা করেছেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হুদ আলাইহিস সালামের কথা, সোয়ালিহ আলাইহিস সালামের কথা, মূসা আলাইহিস সালামের কথা, এসব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আরো আম্বিয়াদের কথা যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, বলছেন যে এই জন্য আমি এই নবী রাসূলগণের সংবাদগুলিকে কাহিনীগুলিকে তোমার সামনে পেশ করেছি, মা নুসাব্বিতু বিহি ফুআদাক, এর একটি উদ্দেশ্য হচ্ছে তাতে তোমার অন্তর মজবুত হবে, এই দিনের দাওয়াতের ক্ষেত্রে তুমি আরো অটল হতে পারবে এবং তুমি এই ক্ষেত্রে পিছপা হবে না। আরেকটি উদ্দেশ্য হচ্ছে জাতির ক্ষেত্রে যে সেই জাতিও চিন্তা করবে যে এই আম্বিয়া রাসূলগণের যে জাতিরা ছিল সেই জাতিগুলি যখন অবাধ্য হয়েছিল, আল্লাহর প্রতি বিশ্বাস করেনি, পরকালের প্রতি বিশ্বাস করেনি, তখন ওইসব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। ঠিক তেমনি আমরাও যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করি, তার প্রতি ইমান না নিয়ে আসি, পরকালের প্রতি বিশ্বাস না করি, কোরআনে কারীমকে যদি আল্লাহর বিধান বলে মেনে না নিই, তাহলে আমাদের উপর সেই রকমের শাস্তি আসবে। ওয়াজাআকা ফী হাযিহি আল হক, আর এতে তোমার জন্য সত্য আগমন করেছে, এর মাধ্যমে আল্লাহ পাক সত্য দিন এবং সত্য দিনের বিধি বিধান আর সত্য পথের সন্ধান দিয়েছেন। ওয়া মাউইজা, এবং এতে রয়েছে উপদেশ। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এতে রয়েছে বড় উপদেশ, কোরআনে কারীম মুমিনদের জন্য উপদেশ। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন যে হে নবী তুমি স্মরণ করিয়ে দাও, তুমি উপদেশ দিয়ে দাও, কারণ এতে মুমিনদের উপকার হয়, মুমিনরা তার দ্বারা উপকৃত হয়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুত্তাকী, হুদাল লিল মুত্তাকিন, কোরআনে কারীম তাদেরকে দিক নির্দেশনা দিবে, যারা সংযত থাকতে চায়, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপকৃত করেন। পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে না, পরকালে বিশ্বাসী হয় না, যারা মৃত্যুর পরে যে কোন জগৎ রয়েছে সে সম্পর্কে কোন ধারণাই রাখতে চাই না, বিশ্বাস রাখতে চাই না, তাদের উপকার হবে না। কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধু পেট, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যৌন ক্ষুধার নিবৃত্তি করা। সুতরাং যার লক্ষ্য উদ্দেশ্য হবে এই দুটি, যেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পশুর চতুষ্পদ জন্তুর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধু পেট, পেট ভর্তি হলেই হলো, আর চতুষ্পদ জন্তুর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক যে সে সবকে যৌন ক্ষুধা দিয়েছেন, সেই ক্ষুধার নিবৃত্তি করা, ক্ষুধা দূর করা, যেখান থেকে হোক না কেন। যেসব মানুষ আখেরাত সম্পর্কে চিন্তা করে না, যেসব মানুষ আল্লাহর সামনে হাজির হইতে হবে এবং জবাবদেহি করতে হবে এ সম্পর্কে চিন্তা করে না, তাদের অবস্থা হচ্ছে এইরকমই। উলায়কা কাল আনআমে বাল হুম আযাল, আল্লাহ পাক বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো বরং এর চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ওয়াল্লাযিনা কাফারু, যারা অস্বীকারী, যারা অস্বীকার করেছে আল্লাহ এবং পরকালকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের প্রতি ইমানকে, আল্লাহ যেসব বিষয়ের প্রতি ইমান নিয়ে আসতে বসে সবকে অস্বীকার করেছে, ইয়াতামাত্তাউন, তাদের উদ্দেশ্য হচ্ছে ভোগ বিলাস করা। ওয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং এরা চতুষ্পদ জন্তুর মতো পানাহার করে খায়। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, শেষ পরিণাম তাদের জাহান্নামে আবাসস্থল হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াকুল লিল্লাযিনা লা ইউমিনুন ইমালু আলা মাকানাতিকুম ইন্না আমিলুন ওয়ান্তাজিরু ইন্না মুনতাজিরুন। হে নবী, তুমি বলে দাও ওই সব লোকদেরকে যারা বিশ্বাস করে না, ইমান নিয়ে আসে না, এমালু আলা মাকানাতিকুম, তোমরা আপন আপন স্থানে থেকে নিজে নিজের কর্ম করতে থাকো, নিজ নিজ কর্মে ব্যস্ত থাকো, যে যার উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্যে কাজ করতে থাকো, আমার কাজে আমি লেগে আছি। ওয়ান্তাযিরু, এবং তোমরাও প্রতীক্ষায় থাকো, ইন্না মুমিনরাও প্রতীক্ষায় রয়েছে তোমাদের, যে তোমাদের কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইলাইহি ইয়ুরজাউল আমরু কুল্লু ফাআবুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আসমান এবং জমিনের অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। আসমান এবং জমিনে, আকাশে হোক অথবা পৃথিবীতে হোক, অদৃশ্য যেগুলি চোখের আড়ালে রয়েছে, এ সমস্তের চাবিকাঠি একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে। এই আয়াত স্পষ্ট করে যে আল্লাহ পাক ছাড়া কারো কাছে গায়েব জানার চাবিকাঠি নেই, এবং কোন ব্যক্তি, সে নবী হোক আর রাসূল হোক আর আল্লাহর নেক বান্দায় হোক আর ফেরেশতা হোক, কোন ব্যক্তি, কোন ফেরেশতা, কোন জিন গায়েব অদৃশ্য জানার ক্ষমতা রাখে না। তবে আল্লাহ যতটুকু নবী রাসূলগণকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আর সেটাও তারা নিজ উম্মতকে জানিয়ে দিয়েছেন, ওয়াইলাইহি ইয়ুরজাউল আমরু কুল্লু, এবং প্রত্যেকটি বিষয় তার দিকে প্রত্যাবর্তন করবে, সবকিছু আল্লাহর দিকে ফিরে আসবে। দুনিয়া থেকে মানুষ মরে চলে যাবে, আল্লাহর কাছে ফিরে যাবে, ধন সম্পদ মানুষ চলে যাবে, ধন সম্পদ থেকে যাবে তা আল্লাহর কাছে ফিরে যাবে, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। ফাবুদহু, সুতরাং একমাত্র তারই ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপর আস্থা ভরসা রাখো। যেমন আল্লাহ পাকের ইবাদত করা হচ্ছে ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত প্রদান করা ইবাদত, হজ করা ইবাদত, ঠিক তেমনি আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখা, এটি হচ্ছে হৃদয়ের ইবাদত, এটি হচ্ছে অন্তরের ইবাদত। এই ইবাদতে যদি কোন রকম আর কাউকে শরীক করা হয়, যে আল্লাহ ছাড়াও আমি আমার চাকরির উপর ভরসা করি, আমার নেতার উপর ভরসা করি, আমি অন্য কোন কার উপর ভরসা করি, তাহলে সেটাও হবে অন্তরের শিরক। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা কিছু এই মানুষ তোমরা আমল করো সে সম্পর্কে তোমার রব গাফিল নন, অনবহিত নন, আল্লাহ পাক সবকিছু জানছেন। সুতরাং আল্লাহ পাক যদি কোনো কাউকে ছেড়ে দেন, তার মানে এই মনে করবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকালের জন্য ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার প্রতি ইমানকে মজবুত করার তৌফিক দান করেন, পরকালের প্রতি ইমানকে আমাদের সুদৃঢ় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইহকাল পরকালে সুখী করেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে, মুমিন মুমিনাতকে, জান্নাতুল ফিরদাউস যেন দান করেন, আমাদের নিজের সংশোধন করার জন্য তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।